অত্র গ্রামের কাউরিয়ার চর যুব সমাজের উদ্যোগে আজকের এই মোবারকময় সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত মহব্বতের এবং স্নেহের এই এলাকার যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটি মোবারকময় তাফসিরুল কোরআন মাহফিলে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে বিভিন্ন বিষয়ে আমাদেরকে আলোচনা শোনার এবং এই পর্যায়ে এসে আমি গুনাগারও আপনাদের সাথে যোগ দেওয়ার, কোরআন সুন্নাহ থেকে কিছু কথাবার্তা বলার এবং আপনাদেরকে শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই কাউরিয়ার চরের বাইদের আলহামদুলিল্লাহর আওয়াজ আমাদেরকে এটি প্রমাণ করে যে এই এলাকার ভাইয়েরা এবং বোনেরা কোরআনে কারিম এবং সুন্নাকে অনেক বেশি মহব্বত করে এবং কোরআন সুন্নার কথা শোনার জন্য অধীর আগ্রহে অত্যন্ত মহব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো শুনবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস শুনবেন, এই আকাঙ্ক্ষা নিয়ে, এই পিপাসা নিয়ে এই রাত্রিবেলায় আলহামদুলিল্লাহ এই গৃহ প্রাঙ্গণে বসে আছেন, এটা আলহামদুলিল্লাহর আওয়াজেই আমাদের সামনে প্রমাণ করে দিয়েছে। আবার একটু বলি আলহামদুলিল্লাহ। আমরা বেশিক্ষণ সময় আলোচনা করব না, আজকে আমার আলোচনার যে বিষয় আপনারা পোস্টারে দেখেছেন, আজকের আলোচনার বিষয় কি আপনারা বলেন দেখি, আমাদের আলোচনার বিষয় কি, এই ক্লাসের বিষয় কি? শিরক মুক্ত ইমান, বেদাত মুক্ত সুন্নতি আমল, এই বিষয়ে আমাদের আজকের এই ক্লাসের আলোচনা। তো এই ক্লাস সারা রাত নিলেও শেষ হবে না, এটা অনেক লম্বা সাবজেক্ট, বিশাল সাবজেক্ট, তো পুরো এক সাবজেক্টের পড়া আমরা অল্প সময়ে শেষ করতে হবে। টিচারের ক্লাসের সময় হলো 40 মিনিট, কিন্তু পড়া অনেক বেশি। তো সংক্ষেপে ছাত্র যদি মেধাবী হয় তাহলে সংক্ষেপে কিছু ইঙ্গিত দিলেই বাকিটা ছাত্ররা বাসায় গিয়ে করে নিবে। আলহামদুলিল্লাহ আমি মনে করি আজকে আমাদের স্টুডেন্ট যারা তারা খুব মেধাবী স্টুডেন্ট। কি আপনারা মেধাবী? তো আলহামদুলিল্লাহ, যে মেধাবী সে তো কোনোদিন ঘোষণা দেয় না যে আমি মেধাবী, না আপনারা ঘোষণায় দিয়ে দিচ্ছেন যে আপনারা হলেন আলহামদুলিল্লাহ মেধাবী স্টুডেন্ট। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবার মেধাকে বাড়িয়ে দিন, সকলে বলি আমিন। তো আমরা শুধুমাত্র সূত্রগুলা বলে দিব, বীজগণিতের সূত্র শিখে ফেললে অঙ্ক বাড়িতে বসে বসে সব করে ফেলা যায়, এই জন্য সূত্রগুলো শিখলে আপনি বাড়িতে বসে আপনার টিচার লাগবে না, নিজে নিজে সব অঙ্ক আপনি করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের এই ওয়াজ মাহফিল মানে এটা একটা ক্লাস, এটা হলো একটা সুন্দর ক্লাস। কারণ অন্যান্য ক্লাসগুলোতে এক শ্রেণীর এক বয়সের এক মানের স্টুডেন্ট থাকে, আর এই মাঠে ময়দানের যে ক্লাসগুলো হয়, বিশেষ করে শীতের দিন আসলে, এই নভেম্বর থেকে শুরু আপনার ফেব্রুয়ারি মাস পর্যন্ত মাঠে ময়দানের ক্লাস, তা আমি খুব আশা নিয়ে খুব আনন্দের সাথে এই মাঠে ময়দানে যাওয়ার চেষ্টা করি যে এইরকম মজার ক্লাস নেওয়ার জন্য। কারণ কি, এই ক্লাসগুলোতে 80 বছরের 90 বছরের আমার বাবার বয়সী মুরব্বীরাও থাকেন, এখানে যুবকেরাও থাকেন, কিশোরেরাও থাকেন, শিশুরাও থাকে, আলেম ওলামাও থাকেন, বিভিন্ন স্তরের বিভিন্ন লেভেলের স্টুডেন্ট এখানে থাকেন। তাহলে এই স্টুডেন্টদেরকে নিয়ে ক্লাস নেওয়া, এটা কিন্তু অনেক মজার ক্লাস। আর ক্লাসে যদি মজা না লাগে তাহলে তো ঘুমে আসে, টিচার শুধু লেকচার দেয় আর স্টুডেন্ট কি করে, ঘুমায়। আবার কেউ কেউ পিছনে দিয়ে উঠে চলেও যায়, টিচার খালি লেকচার দিতেই আছেন দিতেই আছেন, শেষে দেখে কেউ নাই, বক্তা শুধু ওয়াজ করতেই আছেন চোখ বন্ধ করে, আস্তে আস্তে আস্তে আস্তে সবাই উঠতেছে, অনেকক্ষণ পরে চোখ মেলে দেখে কেউ নাই, অনেক গান বলছেন, অনেক কবিতা বলছেন। আলহামদুলিল্লাহ আমাদের দেশে তো এখন এমন এমন বক্তা স্টেজে গান গায়, নাচে, কত রকমের এখন ওয়াজ মাহফিল হয় এই দেশে। তো এখন বক্তা চোখ বন্ধ করে গান গাইতেছেন, ওয়াজ করতেছেন, শ্রোতারা আস্তে আস্তে সবাই উঠে চলে গেছেন, চোখ মেলে দেখেন একজন বসে আছে, আল্লাহ আকবার, বললেন যে এই তো আসল শ্রোতা পাওয়া গেছে, যে সবাই চলে গেছে কিন্তু একজন শ্রোতা বসে আছে। তো শ্রোতা উঠে বলতেছে, হুজুর আমিও চলে যেতাম কিন্তু মাইকটা তো আমার, মাইকের জন্য বসে আছি, না কিন্তু আমাকেও পাওয়া যেত না। তো এই জন্য ক্লাসটা এমন ভাবে নিতে হবে যাতে শ্রোতারাও না উঠে আর বক্তাও, মানে কথাগুলো বলতে হবে যাতে আমরা সবাই শুনি এবং মজা পাই। তবে মজা পাওয়ার জন্য আবার কিচ্ছা কাহিনী গল্প গুজব বলা যাবে না। আল্লাহর জমিনে সবচেয়ে মজার কথা হলো কোরআনে কারিমের কথা, সবচেয়ে মজার কথা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সুতরাং ওয়াজ মাহফিলে যা কথা হবে, হয় হবে কল আল্লাহ তাআলা অথবা হবে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন নম্বর কারো কোনো কথা ওয়াজ মাহফিলে চলবে না। দুইজনের কথা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই দুইটা কথাকে বোঝার জন্য হয়তো আমরা কোনো সাহাবায়ে কেরামের, কোনো তাবেঈনদের, কোনো সালাফে সালেহিনের ব্যাখ্যা আমরা নিতে পারি, কিন্তু দিনের ব্যাপারে কোরআন সুন্নার বাহিরে কারো কোনো কথাবার্তা আমরা গ্রহণ করতে পারি না। আচ্ছা, আমাদের এই ক্লাসটা যতক্ষণ হবে আমার মুরব্বীরা কি ততক্ষণ বসতে রাজি আছেন? আল্লাহ আকবার, এই গ্রামের মুরব্বীরা দেখছেন কত মেধাবী, কত ভালো, যে ক্লাস শেষ হওয়া পর্যন্ত বসে থাকবেন, যে এই এই বয়সে স্কুলে মাদ্রাসায় গিয়ে কিন্তু এই ক্লাসে মুরব্বীদেরকে ধরে রাখা যেত না, কিন্তু এখানে আজকের এই দিনই মাহফিলে, দিনই ক্লাসে, কোরআন সুন্নার ক্লাসে দেখেন আমাদের মুরব্বীরাও বসে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যেখানে মুরব্বীরাই বসতে রাজি হয়েছেন, আমার যুবক ভাইয়েরা কি বসতে রাজি আছেন, নাকি আপনারা কিছুক্ষণ পরে আস্তে আস্তে উঠা শুরু করবেন? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাহফিলের শেষ পর্যন্ত ধৈর্য ধরে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার, বোঝার এবং আমলের উদ্দেশ্যে শোনার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। জি ভাইয়েরা, প্রথমে আমরা বলছিলাম যে একটু সামনের দিকে চলে আসলে পিছনে আমাদের ভাইদের একটু বসতে সুবিধা হয়। তো যতটুকু সম্ভব আবার একজনের গায়ে একজন উঠিয়েন না, এমনি একটু আস্তে আস্তে সামনের দিকে চলে আসেন, পিছনে একটু খালি করে দিলে আমাদের বাইরে বসতে সুবিধা হবে। জি আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে? জি আমাদের ক্লাসের বিষয় কি, একটা হলো শিরক মুক্ত ঈমান, আরেকটা হলো বেদাত মুক্ত আমল, সুন্নতি আমল। এই দুটো জিনিস আমাদের বোঝাটা খুবই জরুরি। এই দুটো জিনিস বুঝলে মনে করবেন যে আলহামদুলিল্লাহ দুনিয়াতে আসাটাই সার্থক, আর এই দুটো জিনিস না বুঝলে দুনিয়াতে আসাটাই বৃথা। আচ্ছা, আমরা এখানে যারা আছি এই মাঠে আজকে যারা বসে আছি, আজ থেকে 100 বছর আগে এই এলাকায় মানুষ ছিল কি ছিল না? ছিল। ওই মানুষগুলা কোথায়? এগুলা আজকের ওয়াজ শুনতে আসছে? 100 বছর আগের মানুষগুলো ওরা কোথায়? আচ্ছা, আজ থেকে 100 বছর পরে এই কাউরিয়ার চর এখানে ঈদগাহ প্রাঙ্গনে আবার মাহফিল হবে ইনশাআল্লাহ। সেই মাহফিলে আজকের বক্তা, আজকের শ্রোতা যারা, তারা কেউ থাকবেন? আমরা কই যাব? তাহলে আমার আপনার দৌড়টা কোন পর্যন্ত? জি আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারিমে একটা সূরা নাযিল করেছেন, সূরাটার নাম হলো সূরা আত-তাকাসুর। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আল্লাহকুম আত-তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে বলেন, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহকুম আত-তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তুমি দুনিয়ার মধ্যে তাকাসুরের পিছনে, সম্পদ বাড়ানোর পিছনে, তোমার টাকা পয়সা বাড়ানোর পিছনে, ইজ্জত সম্মান বাড়ানোর পিছনে তুমি দৌড়াইতেছ, হাত্তা যুরতুমুল মাকাবির। দৌড়াইতে দৌড়াইতে তোমার দৌড়ানো এক জায়গায় গিয়ে থেমে যাবে, সেই জায়গাটার নাম হলো মাকাবির, কবরস্থান। তাহলে আমাদের সবার দৌড় হলো সর্বশেষ সীমা কোন পর্যন্ত? কবরস্থান পর্যন্ত। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, ওলামা একরামের দৌড় নাকি কোন পর্যন্ত? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এটা আমাদের দেশে কমন কথা, সবাই জানে। তাহলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মেনে নিলাম, আমার আপনার দৌড় যারা অনেক বুদ্ধিমান, যারা অনেক চালাক, যারা অনেক পণ্ডিত, তাদের দৌড়টা কোন পর্যন্ত? কবরস্থান পর্যন্ত। তাহলে কে বেশি দৌড়াইতে পারে বলেন দেখি? ওলামায়ে কেরাম বেশি দৌড়ায় নাকি আপনারা বেশি দৌড়ান? কার দৌড় কোন পর্যন্ত? বাংলাদেশের যে কোনো জায়গায় দেখবেন, যেখানে মসজিদ আছে সেখানে কবরস্থান আছে, যেখানে কবরস্থান আছে সেখানে মসজিদ আছে, দুটো এক জায়গায় থাকে। কারণ কি? কারণ আমাদের জাতীয় কবি বলে গেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। তাহলে সবাইরে মসজিদের পাশে কবর দিতে হবে। কেন দিতে হবে? যেন মসজিদের আজান শুনতে পায়। মসজিদের আজান কি মুর্দারা শুনে? সবাই বলে নাই, মনে বিশ্বাস করে শুনে। মুর্দারা শুনে? মুর্দারা কোনোদিন মসজিদের আজান শুনে না। মসজিদ থেকে 10 মাইল দূরে কবর দেওয়া যে কথা, মসজিদের পাশে কবর দেওয়াও একই কথা। কিন্তু আমাদের জাতীয় কবি বলছে যেহেতু আজান শুনতে চায়, তো সবাই মিথ্যা বললে জাতীয় কবি কি মিথ্যা বলতে পারে? তো এই জন্য আমাদের দেশের মানুষ সবাই বিশ্বাস করছে, বিশ্বাস করে যেখানে মসজিদ এখানে কবরস্থান, যেখানে মসজিদ এখানে কবরস্থান, যাতে ওই মসজিদের পাশে কবর দেওয়া যায়, আর উনি বসে বসে মসজিদের ভিতর থেকে কোরআন তেলাওয়াত শুনবেন, আজান শুনবেন, ওয়াজ নসিহত শুনবেন কবরস্থানে, কি বলেন? এই জন্য সব জায়গায় দেখবেন মসজিদ কবরস্থান, মসজিদ কবরস্থান একসাথে। তাহলে এই কবরস্থান যেখানে মসজিদও সেখানে। তাহলে ওলামায়ে কেরাম যে পর্যন্ত দৌড়াইছে, আপনারা যারা বুদ্ধিমান, যারা অনেক পণ্ডিত, তারা কিন্তু বেশি দৌড়াইতে পারেন নাই। কাছাকাছি, যেখানে মসজিদ এখানে কবরস্থান, তো সমান দৌড়াইছেন। বেশি কিন্তু কারো থেকে কেউ বেশি দৌড়াইতে পারেন নাই। আল্লাহ আকবার। এই কবরস্থানে যাবেন না কে কে দেখি, কবরস্থানে যাবেন না এরকম কেউ আছেন আজকে? আল্লাহ আকবার, একজনও নাই। সবাই নাকি কবরস্থানে যাবে? কবরস্থানে দিনের বেলা গেলে ভয় লাগে, আপনারা যাবেন কেন? দিনের বেলায় কবরস্থানের পাশে দিয়ে হাঁটার সময় আয়াতুল কুরসি পড়তে পড়তে হাঁটে, কি বলেন? এবং কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় যদি বাস একটা একটু নড়াচড়া করি উঠে, লাফ মেরে তিন হাত উঠে, কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার সময় শরীরের ধান দিকে ফুঁদে, বাঁ দিকে ফুঁদে, মাথায় ফুঁদে, পায়ে ফুঁদে, অনেক যত্নের সাথে কবরস্থান অতিক্রম করা হয়। অথচ সেই কবরস্থানে আমরা সবাই যাব, একজনেরও রেহাই পাওয়ার সম্ভাবনা। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন একাডেমি অসংখ্য জায়গায় কথা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, ইউদরিকুমুল মাউতু, মাউত মৃত্যু তোমাকে অবশ্যই খুঁজে পাবে, তোমাকে বের করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যদি শক্ত সীসা ডালা দেয়ালের ভিতরেও যদি তুমি লুকিয়ে থাকো, তোমার ভিতরে ঢুকার কোনো ছিদ্র কোনো দিক থেকে না থাকে, তবুও আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুটা যেখানে নির্ধারণ করেছেন, মালাকুল মাউত তোমাকে সেখানে গিয়ে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে এই সত্য কথাটা জানিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, দুনিয়ার মানুষ মৃত্যু থেকে যত পালানোর চেষ্টা করো না কেন, যত লুকানোর চেষ্টা করো না কেন, যত বাঁচার চেষ্টা করো না কেন, তোমাকে মৃত্যু অবশ্যই অবশ্যই মোলাকাত করবে। সুবহানাল্লাহ। একজন মানুষ পৃথিবীতে এমন নাই যে মানুষের সাথে মৌত মৃত্যু মোলাকাত করবে না। তাহলে সবাই একই পথের যাত্রী, একই দিকে রওনা দিয়েছি, দিন দিন আস্তে আস্তে একটা দিন যায় এক কদম আগায়, একটা দিন যায় এক কদম আগায়। তাহলে সবার ঠিকানা গন্তব্য একদিকেই, যাত্রা সবার একদিকেই। আচ্ছা, যেই কবরে যাব, সেই কবরে যাওয়ার সময় কি কি নিয়ে যেতে চাই আমরা, কি কি নিবেন আপনারা? জি, আমল নিবেন, ইমান নিবেন না, নাকি খালি আমল নিয়ে চলে যাবেন? কবরে কি নিবেন? ইমান আর আমলের ফলে, খালি আমল নিলে হবে না, আমলটা হইতে হবে আমলে ফলে, আমলে ফলে নিতে হবে, খালি আমল নিলে কাজ হবে না। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এটাই যে ইমান নিব আর আমলে ফলে নিব, এই দুটো নিয়ে আমরা কবরে যেতে চাই। এই দুটো নিয়ে কবরে গেলে লাভটা কি? আমরা জানাজার নামাজ পড়ি না, জানাজা, জানাজার মধ্যে কি দোয়া করি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান। জানাজা দোয়া করেন না? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা দুনিয়াতে যতদিন বেঁচে থাকি, ফা আহইহি আলাল ইসলাম, ইসলামের উপরে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিও। ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান, আমাদের মধ্যে যারা যখনই মৃত্যু হবে মারা যাবে, আমাদের মৃত্যুটা ইমানের উপরে দিও। সুবহানাল্লাহ। মৃত্যুটা ইমানের উপরে, ইমানটা নিয়ে মরতে চায়। ইমান নিয়ে মরলে লাভটা কি? লাভ আছে না ক্ষতি আছে? ইমান আর আমলের ফলে নিয়ে গেলে লাভ আছে, আখেরাতে সেই লাভটা কি বলেন দেখি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষগুলো ইমান আর আমলে সালেহ নিয়ে আসবে তাদেরকে এই সুসংবাদটা দিয়ে দিন, আন্না লাহুম জান্নাত, সুবহানাল্লাহ, তাদের জন্য আমি আল্লাহ বানিয়ে রেখেছি জান্নাত, সুবহানাল্লাহ, তাদের পুরস্কার কি? জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ইমান আর আমলে সালে নিয়ে আসলে তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য জান্নাত, সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, ইমান আর আমলে সালে এই দুটো নিয়ে গেলে আল্লাহ পাক এর বিনিময় দিবেন জান্নাত। আর যদি এই দুটা নিয়ে না যান, খালি হাতে চলে গেছেন, এই দুটা নাই, অথবা দুটা নিয়ে গেছেন কিন্তু দুটা বেজাল, ওই দেশে চলে না, যে দেশে গেছেন সেই দেশে এই ইমানও চলে না, এই আমলও চলে না, এরকম বেজাল দু নম্বর জিনিস নিয়ে গেছেন, নকল জিনিস নিয়ে গেছেন, জাল জিনিস নিয়ে গেছেন, তাহলে কি হবে? ইন্নাল্লাযীনা কাফারু من أهل الكتاب والمشركين في نار جهنم, তাহলে এই বেজাল ইমান, বেজাল আমল যদি নিয়ে যায় তাহলে তার জন্য আছে কি? في نار جهنم, তার জন্য জাহান্নাম। জাহান্নামে যেতে চান কে কে? আজকে মা ফেলে একজনও নাই জাহান্নামে যেতে চায়, আল্লাহু আকবার, সবাই যেতে চায় কোথায়? আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস পাওয়ার তৌফিক দিন, সকলে বলি আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমিন বলবেন না? জাহান্নামের আগুন থেকে সবসময় দোয়া করতে হবে বাঁচার জন্য, আর যাব কোথায়? জান্নাতে। জান্নাতটা খাওয়ার সময় ছোটটা চাবো না, চাবো কোনটা? সবচেয়ে বড়টা। সাইতে অসুবিধা আছেন, আল্লাহ পাক দিলে দিবেন না দিলে নাই, কিন্তু সাইতে তো কৃপণতা করা যাবে না, সাইতে হবে সবচেয়ে বড়টা জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস না দিক, যদি জাহান্নাম থেকে বাঁচাই জান্নাতের বারান্দায় বসায় রাখে তাও ভালো, কি বলেন? যদি কেউ তুই এখানে বসে থাক, বাইরে বসে থাক, তাও তো আলহামদুলিল্লাহ ভালো, তবে সাইতে হবে জান্নাতুল ফেরদাউস। আচ্ছা, এই ইমান আর আমলের সওয়ালে নিয়ে কবরে গেছেন না না গেছেন এটা বোঝা যাবে কিভাবে? কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক একটা পরীক্ষা নেবেন, নেবেন না? কবরে ঢুকার সাথে সাথে একবার দেরি নেই, প্রথমেই একটা পরীক্ষা। এই পরীক্ষাটা কিসের উপরে বলেন দেখি? ইমানের উপর। ইমান নিয়ে গেছেন কিনা, খাঁটি ইমান কিনা, নাকি ভেজাল ইমান, নাকি কোন ধরনের ইমান, এই ইমানটার পরীক্ষার সাথে সাথে প্রশ্ন কয়টা? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন। তিনটা প্রশ্ন কি? ইমানের প্রশ্ন না আমলের প্রশ্ন? এখানে কিন্তু জিজ্ঞেস করা হয় না, এ মিয়া নামাজ পড়ছো নাকি জিজ্ঞেস করছে, রোজা রাখছো কিনা, হজ করছো কিনা জিজ্ঞাসা করা হয় না। তিনটাই হলো ইমান, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, ইমানই করছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নির্বেজাল তাওহীদি ইমানের পরীক্ষাটা করে নেন, তাহলে আর আমল দরকার নাই নাকি? যেহেতু আমলের পরীক্ষাই নাই, যে সাবজেক্টের পরীক্ষা নাই ওই সাবজেক্ট পড়ার কি দরকার? দরকার আছে? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শুরু হবে কিসের পরীক্ষা? ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতে মিন আমালিহি সলাতুহু, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলটির হিসাব দিয়ে কিয়ামতের ময়দানে হিসাব শুরু হবে সেই আমলটা হল সলাত। সেই আমলটা কি? নামাজ। সেই আমলটা নামাজ। তাহলে বোঝা যায় আমলের হিসাব আল্লাহ সুবহান ওয়া তাআলা নিবেন। তবে আগে কোনটা? আগে ইমান, তারপরে আমল। ইমানে নাই, আমল অনেক আছে, বস্তা বস্তা আমল আছে, ইমান নাই। কাজ হইব একটু আগে আমাদের আগের আলোচক, সম্মানিত আলোচক যে মুনাফিকের আলোচনা করছেন আব্দুল্লাহ ইবনে উবাই, তার কিন্তু বস্তা বস্তা আমল আছে, আছে না? এই আমল দিয়ে কোনো কাজে এসছে কেন? তার ইমানে গন্ডগোল। ইমান আছে, তবে এটা ভেজাল ইমান, মুনাফিক ইমান। ইমানে রোগে ধরছে, রোগে ধরা ইমান। সুস্থ ইমান ছিল না, বিশুদ্ধ ইমান ছিল না, ইমানে ভেজাল ছিল। এই জন্য বস্তা বস্তায় আমল কিন্তু কোনো কাজে আসে নাই। আবু জেহেল, আবু লাহাব, এদের নাম শুনছেন না? এদেরও কিন্তু আমল ছিল কি ছিল না? এদেরও অনেক আমল ছিল। হজের মৌসুমে হাজার হাজার হাজিদেরকে এরা পানি পান করাইতো, খাবার দিত, হজের ব্যবস্থাপনা করত। আবু জেহেল এই বাইতুল্লাহর সভাপতি ছিল, আল্লাহর ঘরের সভাপতি। বাংলাদেশের কত রাকাত নামাজ পড়লে বাইতুল্লাহর এক রাকাতের সমান হয় কি? ওরে এই গ্রামে মনে হজ করে নেই। বাংলাদেশের এক লক্ষ রাকাত পড়লে আর আল্লাহর ঘরে বাইতুল্লাহ এক রাকাত পড়লে তার ফজিলত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেও কষ্ট হয়। তাহলে বাংলাদেশের মসজিদের এক লক্ষ সভাপতি সমান সমান বাইতুল্লাহর একজন সভাপতি। সেই বাইতুল্লাহর সভাপতিকে আবু জাহেল। আবু জাহেলের বাড়িতে এখন কি মাশাআল্লাহ, এটা সবাই জানে। তাহলে ওই আবু জেহেল আল্লাহর ঘরের, এত বড় মর্যাদাবান ঘরের সভাপতি। তারপরে তার আমল তো অনেক আমল আছে। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করছে। আপনারা এখানে অনেকেই আছি, এখনো বাইতুল্লাহর গিলাফ ধরার সৌভাগ্য হয় নাই, কিন্তু আবু জেহেল আল্লাহর ঘরের গিলাফ ধরে, আল্লাহর ঘরের ওয়াল ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করছে। এরকম আমলও আছে, কিন্তু সেই আমল দিয়ে জান্নাতি না জাহান্নামি? কারণ কি? ইমান নাই। তাহলে আগে দরকার ইমান, তারপরে দরকার আমল, দুটোই লাগবে, ইমানও লাগবে আমলও লাগবে। আচ্ছা, ইমান আনি বসে রয়েছেন, আমল নাই, তাহলে ইমান আনছেন, ইমান খুব মজবুত আছে কিন্তু ফজরের সময় পাওয়া যায় না। ইমান খুব স্ট্রং, খুব শক্তিশালী, কিন্তু ফজরের নামাজে পাওয়া যায় না। তাহলে আসকালুস সালাতে আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতরা শুনো, ফজরের জামাতে আর এশার জামাতে যদি হাজির হইতে না পারো, নিশ্চিত তুমি ধরে নিও তোমার ভিতরে মুনাফিকি ঢুকে গেছে। তুমি মুনাফেক, তুমি যত দাবি করো যে আমার ইমান ঠিক আছে, ইমান মজবুত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে মুনাফেক। তাহলে বোঝা যায় ইমান এমন এক জিনিস, ইমান আনলে ইমানেই বাধ্য করে আমল, ইমানেই, ইমানের তাগিদেই, ইমানেই বাধ্য করে আমল করতে। এক বাচ্চা মারে রাত্রে ঘুমানোর সময় কয়, আম্মা রাত্রিবেলায় যখন আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন হবে আমাকে একটু জাগাই দিবেন। বাচ্চা মারে কয়, মা কি কয়? বাবারে জাগানো দরকার হবে না, তোমার টয়লেটে তোমার এই ঘুম থেকে জাগাই দিব আমি, মা জাগানো দরকার নাই, যখন তোমার টয়লেটে যাওয়ার প্রয়োজন হবে তোমার টয়লেটে তোমার ঘুম থেকে তুলে ফেলব। ইমান এমন এক জিনিস, চুম্বকের মতো জিনিস। ইমান যখন কালবের ভিতরে ঢুকে যায় তখন ইমানেই টানি ফজরের সময় আজান শুনলে চুম্বকের মতো টান মারি তুলে ফেলে। মসজিদে যখন আজান হয় ওই আজানের আকর্ষণ, আজানের টান তার কালবের ইমানের মধ্যে আসে, ঢুকে একটার সাথে একটার এত গভীর কানেকশন, ওইটা শুনলেই তার ঘুমে থাকতে পারে না। যদি এরপরেও ঘুমায় থাকে বুঝতে হবে এই ইমানের মধ্যে রোগ ঢুকে গেছে, ইমান অসুস্থ হয়ে গেছে, ইমান প্যারালাইজড হয়ে গেছে, ইমান এমন ভাবে শুয়ে গেছে ইমান আর উঠার মতো ক্ষমতা নাই, উঠার মতো শক্তি নাই, ইমান এমন শুয়ে গেছে আর উঠে বসতেই পারে না। ইমান যে ইমান ফজরের সময় উঠে বসতে পারে না, যে ইমান কয়েক গজ দূরে মসজিদ পর্যন্ত টেনে নিতে পারে না, আল্লাহর কসম ওই ইমান হাজার হাজার মাইল দূরে জান্নাত পর্যন্ত আমাকে আপনাকে নিতে পারবে না। যে ইমান কয়েক গজ দূরে বাড়ির কাছে মসজিদ, মসজিদ পর্যন্ত টানে নিতে পারে না, এত দুর্বল ইমান, সেই ইমান হাজার হাজার মাইল দূরে জান্নাত, সেই জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারবে না। এই ইমানটা নিতে হবে বিশুদ্ধ ইমান। বিশুদ্ধ ইমান তার আরেক নাম হলো তাওহিদি ইমান, আরেকটা নাম হলো শিরক মুক্ত ইমান। কথা তিনটা একই, বিশুদ্ধ ইমান, শিরক মুক্ত ইমান, তাওহিদি ইমান, কথা তিনটা বলেন দেখি। তিনটা নাম বলছি, কি কি বলছি? বিশুদ্ধ ইমান, তাওহিদি ইমান, শিরক মুক্ত ইমান। এটার আরেক নাম সহি আকিদা, আরেক নাম কি? আকিদা। আকিদা মানে কি বলেন দেখি? বিশ্বাস। আকিদার আরেকটা অর্থ আছে, আকিদা মানে গিরা লাগানো, গিরা লাগানো, গিরা লাগানো বুঝেন তো, যে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ফিল উকাদ কোন সূরা আছে বলেন দেখি? মাশাআল্লাহ, এই গ্রামের সবাই তো দেখা যায় অনেক কিছু জানে আলহামদুলিল্লাহ। সূরা আল ফালাকের মধ্যে আছে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এখানে আল্লাহ পাক বলছে গিরার মধ্যে ফুৎকার দে, গিরার মধ্যে জাদু করার সময় গিরার মধ্যে যারা ফুৎকার দে ওই ফুৎকারকারীদের থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার জন্য শিখানো হচ্ছে। তাহলে আকিদা মানে গিরা লাগানো। বিয়ের অনুষ্ঠানকে আমরা বলি আকদের অনুষ্ঠান, বলি না? এই আকদ মানে কি? গিরা লাগানো। একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে গিরা লাগাইলে আমরা বলি এটার নাম আক। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর গোলামের মধ্যে গিরা লাগলে এটার নাম হলো আকিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর গোলাম দুইজনের মধ্যে গিরা লাগানি, এটার নাম কি? আকিদা। গিরাটা যদি ঠিক মতো হয় এটার নাম সহি আকিদা, গিরাটা যদি উল্টা হয়ে যায় এটার নাম বাতিল আকিদা। আকিদা দুই রকমের, একটার নাম সহি আকিদা, আরেকটার নাম বাতিল আকিদা। সহি আকিদা যেটা, এটা আল্লাহ এবং আল্লাহর বান্দার মধ্যে সঠিকভাবে গিরাটা লাগে, এমন গিরা লাগে যা আল্লাহর কথা শুনলে সে আর থাকতে পারে না। মসজিদের মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হচ্ছে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ওই আল্লাহর বান্দার মধ্যে এমন আকিদা, এমন গিরা ঢুকে গেছে যে আকিদার কারণে আল্লাহ আকবরের ডাক সে যেদিকে শুনে সেদিকে দৌড় দে, যেদিকে শুনে আশহাদু আল্লাহা ইল্লাল্লাহ, আল্লাহর এই বান্দা ওই বিশুদ্ধ আকিদার কারণে আশহাদু আল্লাহা ইল্লাল্লাহর আওয়াজ শুনলে দৌড় দে, যেদিকে শুনে হাইয়া আলাস সালাহ, ওই বিশুদ্ধ গিরার কারণে, বিশুদ্ধ আকিদার কারণে আল্লাহর বান্দা ওইদিকে দৌড় দে। সুবহানাল্লাহ। আর যার গিরাটা ঠিক মতন লাগে নাই এই লোকের, আল্লাহু আকবার আল্লাহু আকবার যতবার বলো কোনো নড়াছড়া নাই, হাইয়া আলাস সালা যত আওয়াজ আসুক কোনো নড়াছড়া নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যত আওয়াজ আসুক কোনো নড়াছড়া নাই, কারণ তার ভিতরে আর আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে ওই আকিদাটা গিরাটা ঠিক মতো লাগে নাই, এই জন্য তার আকিদা ঠিক নাই, তার আকিদা বাতিল আকিদা, আকিদা সহি হয় নাই। আকিদা যখন সহি হবে আকিদাটা হবে তাওহীদের উপরে, আকিদাটা হবে শিরক মুক্ত। আচ্ছা আমাদের ইমান শিরক মুক্ত কিনা বলেন দেখি, কথা বলে না? আপনাদের ইমানটা কি শিরক মুক্ত? দুই এক কিছু ভাইয়ের শিরক মুক্ত, বাকিদের সব শিরক যুক্ত নাকি? কিরকম আমাদের ইমানটা, কিরকম? শিরক যুক্ত না শিরক মুক্ত? মাশাআল্লাহ, শেরেক মুক্ত, শেরেক মুক্ত। এই জন্যই বলতেছি আমরা শেরেকে বুঝি নাই। শেরেক যদি বুঝতাম তাহলে বলতাম যে আমাদের ইমানটা শেরেক যুক্ত মুক্ত না। শেরেক বুঝি নাই, এই জন্য শেরেক না বুঝার কারণে শত শত শেরেক করিও মনে করতেছি এবাদত করতেছি। দেখবেন যেই আল্লাহর বান্দা অজু ভঙ্গের কারণ জানে না, এই আল্লাহর বান্দা জীবনে একবার অজু করলে আর অজু করা লাগে না, একবার অজু করলে এই লোকের আর জীবনে অজু করা লাগবে না। কেন? সে যত ঘুমাইব তার কোনোদিন অজু ভাঙবে না, সে যত প্রস্তাব পায়খানা টয়লেটে যাওয়া আসা করুক তার অজু ভাঙবে না, কারণ এই আল্লাহর বান্দা তো অজু ভঙ্গের কারণে জানে না। সুতরাং সারা জীবন তার উজু যাওয়ার কোনো কারণ নাই, একবার উজু করে সারা জীবন নামাজ পড়তে পারব। ঠিক একইভাবে ইমান কি কি কারণে ভাঙে এটা জানা না থাকলে একবার ইমান আনার পরে হাজার হাজার শেরেক করার পরেও তার ইমান যায় না। বাংলাদেশে একজন ভাই একজন বোন আজ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না যেই ভাইয়ের যেই বোনের ইমান চলে গেছে, ইমান গেছে এরকম কারণে পাইছেন। বাংলাদেশে কিন্তু ইমান যায় না, একজনেরও ইমান যায় না, সবার ইমান আছে, ইমান খুব স্ট্রং, খুব মজবুত ইমান আছে। কারণ ইমান কেমনে যায় এটাই জানে না। ঠিক একইভাবে শেরেক কি জিনিস সেটা জানে না, এজন্য শেরেক করার পরেও শত শত শেরেক করার পরেও ইমান কিন্তু মজবুত থাকে। আবার দেখা যায় তাওহীদ না বোঝার কারণে তাওহীদি ইমান আছে মনে করি মাইকে প্রচার করি, সুপ্রিয় তাওহীদি মুসলিম জনতা প্রচার করি না, তাওহীদি মুসলিম জনতা, অথচ এই মুসলিম জনতা সব শেরেকি মুসলিম জনতা, প্রচার করি মাইকে তাওহীদি মুসলিম জনতা, তাওহীদি মুসলিম জনতা সব তাওহীদি অথচ সব শেরেকি, কিন্তু বলতেছি তাওহীদি, কারণ তাওহীদে বুঝি নেই শেরেকে বুঝি নেই। আমার আপনার রবকে এই তো এইটা এখানেই বুঝেন নাই, এই যে প্রমাণ ক্লাসে বুঝা গেছে কি বুঝছেন, ভাতকে শক্তি দেওয়া লাগে। চল্লিশ কেজি এক মন চালের ভাত রাঁধতেছেন, ভাত কটা টিপ দিতে হয়? একটা দুটো টিপ দিলে বুঝা যায় চল্লিশ কেজির অবস্থা কি। এক প্রশ্নে বুঝে গেছে যে তাওহীদ কদ্দুর বুঝছেন, শেরেক কদ্দুর বুঝছেন। কবরে সারাদিন আপনারা ধরে ধরে প্রশ্ন করবে, কয়টা প্রশ্ন? তিনটার উত্তর দিতে কতক্ষণ লাগে? এক মিনিটও লাগবে না। রাদিয়তু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা, এক মিনিটও লাগে না। এই এক মিনিটের পরীক্ষায় আপনার পুরা জিন্দগির সব বাইরে যাবে। সুবহানাল্লাহ, এই জন্য বেশি প্রশ্ন লাগে না। আমি জিজ্ঞাসা করছি আমার আপনার রবকে, আপনারা বলছেন আল্লাহ, এর মাধ্যমে বোঝা গেছে এখনো তাওহীদ বুঝে আসে নাই, শেরেক বুঝে আসে নাই। আমার আপনার রবকে উত্তরে বলবেন একমাত্র আল্লাহ। কি বলতে হবে? একমাত্র আল্লাহ। যদি শুধু আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কেও রব বানাবেন কিছুক্ষণ পরে, আবার অন্য অন্য জায়গায় গিয়ে আল্লাহর গোলামদেরকেও রব বানাই নিবেন। যদি ইমান হয় রব্বি আল্লাহ আমার রব একমাত্র আল্লাহ, তাহলে দুনিয়ার কোন মাখলুককে, কোন মানুষকে, কোন জিনকে, কোন ফেরেশতাকে, কোন গাছপালাকে, কোন সূর্যকে, কোন চন্দ্রকে, কোন তারকারাজিকে আর কাউকেই আমি রব বানাবো না। তাহলে আমার আপনার রবকে এটা মনে রাখবেন, একমাত্র থাকলে এটার নাম তাওহীদ, একমাত্র না থাকলে এটার নাম শেরেক। বীজগণিতের সূত্র শিখে রাখবেন, এগুলোই সূত্র, এগুলো শিখলে এই অল্প সময়ের ভিতরে এটা শিখে নেবেন, বাড়িতে বসে সব অঙ্ক করে ফেলবেন কোনটা তাওহীদ কোনটা শেরেক। যদি আমার আপনার রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হয়, একমাত্র হয়, তাহলে বুঝবেন আমার ইমানের মধ্যে তাওহীদ আছে। যদি একমাত্র না হয় বুঝতে হবে আমার আপনার ইমানের মধ্যে তাওহীদ নাই। আচ্ছা এবার বলেন আমার আপনার খালেককে সৃষ্টিকর্তাকে মাশাআল্লাহ এবার বুঝে গেছে আমার আপনার খালেক আমার আপনার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ আমার আপনার রিজিক দাতাকে আমার আপনার পরিচালনাকারীকে আমার আপনার এই শরীরের মালিককে আমার আপনার হায়াত দেওয়ার মালিককে আমার আপনার মৃত্যু দেওয়ার মালিককে আমার আপনার টাকা পয়সা দেওয়ার মালিককে যদি সব কিছুর মালিক একমাত্র আল্লাহ হয় তাহলে আমি আপনি টাকা পয়সা চাইতে হবে কার কাছে এই বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আল্লাহর কাছে টাকা পয়সা না আছে আল্লাহর ওলিদের কাছে বুজুর্গদের কাছে যায় টাকা পয়সা চায় আর বলে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে খালি হাতে গেলে বাবার দরবারে তার ইমান কি তাওহীদ না সেরে কি কেন টাকা পয়সা দেওয়ার মালিক হায়াত দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক মৃত্যুর মালিক সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ কারণ আমার রব হলেন একজন তিনি হলেন আল্লাহ তাহলে ওই খাজা বাবায় আমারে কি দিবে খাজা বাবায় নিজেরে নিজে দিতে পারে না খাজা বাবা যদি নিজেকে নিজে দেওয়ার মতো পাওয়ার থাকত সে মরত না সে নিজে মরি গেছে নিজের নিজে ধরে রাখতে পারে নাই কত বাংলাদেশে কত অলিয়া উলিয়া ইউনাইটেড হসপিটালে অ্যাপোলো হসপিটালে যায় শুই রয়েছে যে নিজের রোগ নিজে দমন করতে পারে না নিজের শরীরের নিজে রক্ষা করতে পারে না সে আমাকে আপনাকে কি দিবে আর কি রক্ষা করবে কে আমাদের ময়দানে নিজে বাঁচবে কিনা তার ঠিক নাই সে আমাকে আপনাকে কে আমাদের ময়দানে কিসের বাঁচাইব কি বলেন যদি আমার আপনার রব একমাত্র আল্লাহ হয় তাহলে দুনিয়ার কোন মানুষের কাছে এগুলার জন্য ধর্ণা দেওয়া যাবে না ধর্ণা দিতে হবে কার কাছে একমাত্র আল্লাহর কাছে এটার নাম তাওহীদ ইমান যদি বিভিন্ন জায়গায় ধর্ণা দেন এটার নাম শিরকি ইমান এটার নাম কি শিরকি ইমান শিরক যুক্ত ইমান এজন্য আমার ভাইয়েরা আমার বোনেরা জেনে রাখুন শিরক যুক্ত ইমান যদি হয় শিরকি ইমান যদি হয় ওই ইমানে আমাকে আপনাকে জান্নাতে নিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত সূরা আল মায়েদার কত নম্বর বাড়িতে যে খুলে দেখবেন একটু তাফসীর সহ পড়ার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ الله رب العالمين বলেন কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাথে কোন শিরক করে فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ الله رب العالمين আল্লাহর এই বান্দার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন কিছু কয় না দেখি সুবহানাল্লাহ নাকি আল্লাহর জান্নাত কাদের জন্য হারাম করেন কাদের জন্য জান্নাত হারাম আল্লাহর সাথে শিরক করলে আল্লাহর সাথে শিরক করলে জান্নাত হারাম তাহলে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করেন শিরকের গুনাহ মাফ করেন না কোরআনে কারিমে সূরা আন-নিসার 48 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনো যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার ক্ষমা করে দিতে পারি কিন্তু শিরকের গুনাহ এই গুনাহ নিয়ে আসলে আমি আল্লাহ ক্ষমা করি না, শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করেন না। সহিহ মুসলিমের হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলতেছেন, বান্দারে মান লাকিয়ানি বিকুরাবিল আরদ খাতিয়া, বান্দাকে আমাদের ময়দানে যদি বিশাল বিশাল পাহাড় পর্বত পরিমাণ গুনাহ নিয়েও আমার কাছে আসো, লা ইউশরিকু বি শাইআ, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরক করো নাই। সব গুনাহ করছো, কবিরা গুনাহ করছো শত শত, সগীরা গুনাহ করছো অসংখ্য গুনাহ করছো, কিন্তু শিরক করো নাই। লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেই পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে হাজির হবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ হইলে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত নিয়ে আসবেন পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহ, কিন্তু শর্তটা কি? লা ইউশরিকু বি শাইআ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরক এমন এক অপরাধ, এমন এক গুনাহ, শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলকে বরবাদ করে দেন, সমস্ত আমল নষ্ট করে দেন। অনেক নামাজ পড়ছেন আবার শিরকও করছেন, নামাজ থাকবে না। শিরক হলো মাইনাস, নামাজ হলো প্লাস, প্লাসে মাইনাসে মিললে আপনি নামাজও পড়লেন, শিরকও করছেন, নামাজ জিরো, শিরকও করছেন, রোজাও রাখছেন, হজও করছেন, যাকাতও দিচ্ছেন, কত আমল করছেন, তাহাজ্জুদও পড়ছেন, শিরকও করছেন। তাহাজ্জুদে কোনো কাজ হইব না, কোনো কাজ নাই, একেবারে নিষ্ফল। আল্লাহ পাক সূরা জুমারের 65 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিচ্ছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়াইলাল লাযিনা মিন ক্বাবলিকা لئن اشركت ليحبطن عملك। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ওহী নাযিল করছেন, কাদেরকে? কথা কয় না, নবীদেরকে, নবীদের আমল আর আমাদের আমল কোথায় আর কোথায়? নবীদের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এক পাল্লায় দিলে সমস্ত উম্মতের আমল এক পাল্লায় দিলে কারটা বেশি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বেশি। সেই নবীদের আমল মহাসাগরের আমল। আল্লাহ পাক বলতেছেন, যদি ও নবীরা আম্বিয়ারা শোনো, তোমরাও যদি আমি আল্লাহর সাথে শিরক করো, লাইয়াহবাতান্না আমালুক, তোমাদের ওই মহাসাগরের মতো আমল সেটাও বরবাদ, সেটাও শেষ। তাহলে নবীদের আমলের তুলনায় আমাদের আমলটা কি? কিছুই না। ওই যে আমি সবসময় বলি যে একজন ব্যাংকে গেছে, যে আমরা কথাবার্তা না বলে একটু সবাই জিকির করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। যে আমরা যে কথাটা বলতেছিলাম, যে একজন লোক ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়ে টাকা তুলবে, তো চেকের মধ্যে লিখছে যে 1 কোটি টাকা মাত্র, 1 কোটি টাকা তুলব, 1 কোটি টাকা কি মাত্র। তা আরেকজন গেছে 1 লক্ষ টাকা তোলার জন্য, তো এই লোক চিন্তা করতেছে এই লোকে 1 কোটি টাকা তোলে সেটাও নাকি মাত্র, তা আমার 1 লক্ষ টাকা কি? তো লিখছে যে 1 লক্ষ টাকা কিছুই না, চেকের মধ্যে লিখছে। এখন ম্যানেজার তো অবাক, কিরে এইরকম লোক তো কোনোদিন দেখি নাই, 1 লক্ষ টাকা কিছুই না, ডাকছে ভাই এটা কি লিখছেন 1 লক্ষ টাকা কিছুই না। ম্যানেজার সাহেব আমার সামনে একটা লোক 1 কোটি টাকা তুলতেছে, লিখছে 1 কোটি টাকা মাত্র। তা 1 কোটি টাকা যদি মাত্রই হয় তা আমার 1 লক্ষ টাকা তো কিছুই না। তাহলে আমাদের আমল নবীদের আমলের তুলনায় কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে বলতেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, ও নবীরা যদি শিরক করো তোমাদের আমলও বরবাদ, তোমাদের আমলও বরবাদ, মহাসাগরের আমলও বরবাদ। তাহলে আমাদের আমল তো খুঁজেই পাওয়া যাবে না। শিরক জমিনের সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় আল্লাহর সাথে নাফরমানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। লোকমান আলাইহিস সালামের ভাষায় আল্লাহ বলছেন, লোকমান তার ছেলেকে বলতেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনোদিন শিরক করিও না। ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, জমিনে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরক করা। তাহলে শিরক যুক্ত ঈমান নিয়ে যদি কবরে যান, ঈমান থাকবে না থাকবে না, ঈমান ভেঙে যাবে। শিরক করলে ঈমান ভেঙে যায়। তাহলে ঈমানটা হতে হবে তাওহিদি ঈমান। ঈমানটা কি রকম হতে হবে? তাওহিদি ঈমান। তাওহিদি ঈমান তা হতে হবে শিরক মুক্ত ঈমান। এবার আসেন, আপনারা শিরক করেন কি করেন না দুই একটা বিষয় বলি। আচ্ছা, আকাশের যেই তারকারাজি, যে নক্ষত্রগুলো আমরা দেখি, এই নক্ষত্রগুলো কি আমাদের রব নাকি রব না? জি, এগুলো আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুশরিকদের শিরকের বর্ণনা দিয়ে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবা কালা হাযা রব্বি। ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মুশরিকরা বলল, এই তারকারাজি যেগুলো আকাশে দেখা যায় এগুলো আমাদের রব, এগুলো আমাদের রব। আমরা বলতেছি এগুলো আমাদের রব না। আমাদের রব হলেন কে? একমাত্র আল্লাহ। কিন্তু যেই মানুষগুলা বললাম আমাদের রব একমাত্র আল্লাহ, এই মানুষগুলাই আবার দেখেন বিভিন্ন জায়গায় রাশি গণনা করতে যায়নি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশি, সিংহ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, শুনছেন না? এগুলা কিসের গণনা, কিসের মাধ্যমে গণনা করা হয় সেটা জানেন নাকি? এগুলা বিভিন্ন তারকা রাজির নাম মাধ্যমে গণনা করা হয়। এগুলা এক একটা তারকার নাম, ওই তারকার সাথে যার সম্পর্ক হয় তার জীবনটা, তার কার্যক্রম, তার ভাগ্যটা ওই তারকার সাথে সংযুক্ত। নাউজুবিল্লাহ। আপনি বলতেছেন আপনার আমার রব একমাত্র আল্লাহ, আবার তারকা পূজারীও আপনি, কি বলেন? তারকার ভাগ্যে, তারকার সাথে আপনার সম্পর্ক ঠিক করে নিছেন, সবাই ঠিক করে নিছে। যা এখন যদি আমি জিজ্ঞাসা করি, ভাই আপনার কি রাশি বলেন তো, সবাই জানে, কিন্তু কি জানেন না কার কি রাশি, সবাই খবর রাখে। মাঝে মাঝে গণকের কাছে রাশি গণনার জন্য যায় যে ভাই সিংহ রাশিটা একটু দেখেন তো, এই মাসে কি অবস্থা, সামনের বছর কি অবস্থা। আপনি বলতেছেন আমার আপনার রব একমাত্র আল্লাহ, কিন্তু সাথে সাথে রব বানিয়ে রেখেছেন তারকারাজিকে, তারকারাজিও আপনার রব হয়ে রয়েছে। শিরক যুক্ত ঈমান। তাহলে শিরক মুক্ত ঈমান হইতে হইলে কোন তারকারাজির এই জাতীয় ভাগ্য গণনায় বিশ্বাস করা হাতের রেখাগুলার মধ্যে আপনার আমার ভাগ্য থাকে, এই বিশ্বাস কিন্তু অনেক মুসলমান করে। হাতের রেখা গনে, বলে যে ভাই রেখাটা দেখেন, আমার হাতটা একটু দেখে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিনান আও আররাফান, কোন লোক যদি কোনো গণকের কাছে আসে ভাগ্য গণনার জন্য, তাকে এসে হাতটা দেখায়, লাম তুকবাল্লাহু সালাতু আরবাঈনা ইয়াউমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 দিন পর্যন্ত তার কোন নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তার নামাজ কবুল হবে না, মানে হলো তার কোন এবাদতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, চল্লিশ দিন কোনো এবাদতে কবুল হবে না। যদি আপনার এই ভাগ্য গণনার জন্য কারো কাছে যান কিন্তু বিশ্বাস করেন নাই, এমনি গেছেন কয় একটু দেখাই আসি, কিন্তু বলছে আপনার তো পাঁচটা বিপদ আছে সামনে, আপনি বিশ্বাস করে ফেলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এরকম ভাগ্য গণনা করতে গিয়ে ভাগ্য গণনায় বিশ্বাস করে ফেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা কিছু নাজিল হয়েছে এই সব কিছুর উপরে সে কুফরি করে ফেলল, নাউযুবিল্লাহ, সে কুফরি করছে, তার ঈমান নাই। এই ভাগ্য গণনায় বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান ভাই বোন বিশ্বাস করে, তাহলে কি ঈমান কি শিরক যুক্ত না তাওহীদি? তাওহীদি ঈমান হলে আমার ভাগ্যের নিয়ন্ত্রক, একমাত্র নিয়ন্ত্রক, আমি তাকদিরে বিশ্বাসী, তাকদিরের ঈমান আনছি, তাকদিরে ঈমানের মধ্যে আনছি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো আমার মন্দ, আমার বিপদ আমার মুসিবত আমার রোগ শোক সব কিছুর নিয়ন্ত্রক একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন, এটার নাম তাওহীদি ঈমান। আচ্ছা আপনি বলতেছেন চন্দ্রের কোন ক্ষমতায় বিশ্বাসী না, চন্দ্র আমাদের রব, কি বলেন রবকে? ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মুশরিকেরা বলতো আকাশে যখন চাঁদ দেখল বলে উঠল এই চাঁদ হলো আমাদের রব, চাঁদ হলো আমাদের, আমরা বিশ্বাসী না ঠিক না? আচ্ছা ঠিক আছে ভালো কথা। আচ্ছা চাঁদে বিশ্বাসী না, অমাবস্যা পূর্ণিমায় বিশ্বাস করেন নাকি? কয় না, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অমাবস্যার আর পূর্ণিমার তিথিতে বিশ্বাসী, অমাবস্যা পূর্ণিমার তিথি যে বলে যে অমাবস্যার দিনে বিয়ে শাদী হওয়া যাবে না, পূর্ণিমার দিনে এটা করা যাবে না, আজকে একাদশী আজকে এটা করা যাবে না, ওই তিথি ওই মুহূর্ত ওই সময়টা শুভ ওই সময়টা অশুভ, এটা ভালো সময় এটা খারাপ সময়, এটা চন্দ্রের কারণে এই জাতীয় ঘটনাগুলায় অসংখ্য মানুষ ভাই বোন বিশ্বাস করে, এগুলা শিরক। এরপরে সূর্যের গণনায় সূর্যকে আমরা রব মনে করি না, ইব্রাহিম আলাইহিসসালামের যুগের লোকেরা সূর্যকেও রব মনে করত, ফালাম্মা রাআশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার, সূর্যকে দেখলে বলতো এটা সবচেয়ে বড় আমাদের রব, আমরা বলি সূর্য আমাদের রব না, কে আমাদের রব? আচ্ছা একমাত্র আল্লাহ যদি আমাদের রব হয় তাহলে আমাদের দেশে শনিবার মঙ্গলবারে বিয়ে শাদি হয় না কেন? শনিবারে বিয়ে হলে মঙ্গলবারে বিয়ে হলে অসুবিধাটা কি আছে? তাহলে হয় না কেন? সব বিয়ে বৃহস্পতিবার শুক্রবার সোমবারে কেন? কয় শনিবার মঙ্গলবার শুভ না অশুভ? আল্লাহ রাব্বুল আলামিনের দিন সাতটাই শুভ, কোনটা অশুভ নাই। যদি আপনি শনিবার মঙ্গলবারের অশুভ ক্ষমতায় বিশ্বাস করেন, আপনি সূর্য পূজারী, আপনি সূর্যকেও রব বানাই নিছেন। অসংখ্য মানুষ দেখবেন শনিবার মঙ্গলবার ভালো কাজ করে না, কয় এই দুদিন ভালো না, কিন্তু কয় শনিবার মঙ্গলবারে মরে গেলেও ভালো না, শনিবার মঙ্গলবারে মরাও ভালো না, কয় শনিবার মঙ্গলবারের মুর্দার কাফন চুরি করে নাকি নিয়ে যায়, শনিবার মঙ্গলবারে দাফন করলে নাকি কাপড়ও চুরি করে নিয়ে যায়। শনিবার মঙ্গলবারের ক্ষমতায় অসংখ্য মানুষ অসংখ্য মুসলমান বিশ্বাসী, রবিবারের ক্ষমতায় বিশ্বাসী, রবিবারে বাস কিনতে গেলে কোনো জায়গায় বাস পাওয়া যায় না, বাস কাটে না। আপনাদের এলাকায় কোন দিন? রবিবারে না সোমবারে? রবিবারে, রবিবারে বাস কাটে না, বাস বিক্রি করে না। কি হয়েছে ভাই রবিবারে বাস বিক্রি করলে অসুবিধা কি? রবিবারে যদি বাস কাটে তো বাসের ঝাড়টা বাসের সব ধ্বংস হয়ে যাবে, তাহলে রবিবারের ক্ষমতা আপনার বাসধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহর ক্ষমতার চাইতে রবিবারের ক্ষমতায় বেশি বিশ্বাসী। কি বলেন, এটা শেরেক না তাওহীদ? শেরেক। এতক্ষণ বলছেন শেরেক যুক্ত ইমান, না শেরেক মুক্ত ইমান। এবার গবেষণা করে সূত্র মিলে মিলে দেখেন ইমান শেরেক যুক্ত না শেরেক মুক্ত? শেরেক যুক্ত। এরপরে গপ থেকে বের হয়েছেন সকালবেলা, কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন খালি কলসি নিয়ে রাস্তা দিয়ে যায়, এক মহিলা খালি কলসি নিয়ে রওনা দিছে। আজকে আমার যাত্রাটা একেবারে বরবাদ, এই মহিলা একটা খালি কলস নিয়ে রওনা দিছে, খালি কলস লই যায়, খালি কলস দেখে গেছে আজকে যে উদ্দেশ্যে বাইরেছি আর কাজ হইতো না। কি বলেন, খালি কলসের ক্ষমতা বিশ্বাসী? খালি কলসের কোন ক্ষমতা আছে আপনার ভালো খারাপ করার? কিছু দূর গেছেন, ফেসা একটা ডাক দিয়ে উঠছে, ফেসা ডাক দিছে আজকে কিন্তু অবস্থা খারাপ, আজকে অবস্থা ভালো না। তাহলে ফেসার ক্ষমতায় বিশ্বাসী? সকাল বেলায় বাড়ির কোনে একটা ফাঁকি ডাক দিছে, নিম নিম নিম, কয় খবর এই আজকে ফাঁকি কিন্তু বলছে নিম নিম নিয়ে যাইব, আমার নিতে আসছে ফাঁকি, খবর দিতেছে যে আমার হায়াত শেষ হয়ে এসছে মরি যাবো। ফাঁকি কি জানে? ফাঁকি গায়েব জানে? ফাঁকির গায়েবের ক্ষমতায় বিশ্বাসী? আপনি আমি বলতেছি সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আমার সবকিছুর নিয়ন্ত্রণের মালিক আমার রব একমাত্র আল্লাহ। আবার আপনি বিশ্বাস করেন এই পশু পাখি বিভিন্ন ধরনের ক্ষমতা, কোন কিছুর কোন ক্ষমতা নাই, ক্ষমতা কার? এটার নামে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া আর কোন মাখলুকের কোন কিছুর কোন ক্ষমতা নাই, কারো কোন ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক। কোরআন কারিমে এক জায়গায় দুই জায়গায় না, অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, বান্দা সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ, সুবহানাল্লাহ, একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে আমার ভালো করতে পারেন আল্লাহ, খারাপ করতে পারেন আল্লাহ, আমার রোগ হইতে দিতে পারেন আল্লাহ, রোগ নিতে পারেন আল্লাহ। তাহলে আমার রোগ যদি অসুস্থ হই শেফার জন্য দোয়া করবো কার কাছে? জি আল্লাহর কাছে, রোগ মুক্তির জন্য চাইবো নাকি খাজা বাবার কাছে, নাকি কোনো ওলিয়া উলিয়ার কাছে, কোন বুজুর্গের কাছে, কোন নবী রাসূলের কাছে? কারো কাছেই না, সরাসরি আল্লাহ। শয়তান আবার একটা বুদ্ধি খাটায়, শয়তান কি করে? শয়তান বলে শুনো, সরাসরি আল্লাহর কাছে চাইলে সবকিছু পাওয়া যায় না, সরাসরি আল্লাহর কাছে চাওয়া যাবে না, মাধ্যম ধরে চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মুশরিকদেরকে জিজ্ঞেস করলেন, ও মুশরিকেরা, এই মূর্তি এই দেবতার এগুলারে সাজদা করো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সারা দুনিয়ার মানুষের বুদ্ধি দিয়ে আমরা দুনিয়ার সবচেয়ে বড় বুদ্ধিজীবী, আমাদেরকে তোমরা পাগল মনে করছো নাকি? তুমি আমরা এগুলারে সাজদা দিই না, আমরা সাজদা দিই আল্লাহ রাব্বুল আলামিনকে, তবে এগুলারে আমরা উসিলা বানাই, কি করি? উসিলা বানাই, এগুলোতে আমরা সেজদা করি নাকি? সেজদা করি কাকে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে সিজদা করার জন্য কোনো উসিলা লাগে না। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, বান্দারে খবরদার, আমি আল্লাহরে সিজদা করার জন্য সূর্যকে উসিলা বানাইও না, আমি আল্লাহকে সিজদা করার জন্য চাঁদকে উসিলা বানাইও না, আমি আল্লাহকে সিজদা করার জন্য কোনো ওলিয়া উলিয়াকে উসিলা বানাইও না, দুনিয়ার কোন কিছুকে আমি আল্লাহকে সিজদা করার জন্য উসিলা লাগে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, সরাসরি তুমি সিজদা করো ওই রবের, ওই মালিকের যিনি সব কিছুকে বানাইছেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তুমি সত্যিকার অর্থে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। আজকে মুসলিমদের মধ্যে অনেকে মনে করে সেজদা করি আল্লাহকে, কিন্তু এটা মাধ্যম বানাই, উসিলা বানাই। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই যুগের মানুষেরা বলতেছিল, ইব্রাহিম তুমি এমনে জিকির করলে হবে না, আল্লাহর জিকির এমনে করা যায় না। তো কেমনে করবো? ইব্রাহিম আলাইহিস সালামকে কেমনে করা যায়? কয় জিকির করতে হলে তোমার কলব আগে তোমার হুজুরের কলবের দিকে নিতে হইব, তোমার হুজুরের কলব দাদা হুজুরের দিকে নিতে হইব, দাদা হুজুর থেকে ফিজা হুজুর, ফিজা হুজুর থেকে বাংলাদেশের বিভিন্ন রাজশাহী যাইতে হইব, রাজশাহী থেকে ফরিদপুর, ফরিদপুর থেকে বরিশাল, বরিশাল থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে সিলেট, সিলেট থেকে তারপরে যাইব মদিনা, মদিনা থেকে তারপরে যাইব আল্লাহর দিকে। এত দিকে ঘুরতে হবে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো দুনিয়ার মানুষ, আমি হইলাম ইমামুত তাওহীদ, আমি হইলাম তাওহীদের নেতা, তাওহীদের ইমাম জমিনে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার চেহারাকে, আমি আমার নিয়তকে, আমি আমার কলবকে সরাসরি ফিরেই দিলাম ওই আল্লাহর দিকে। আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আমি আমার আল্লাহকে সিজদা করব, আল্লাহর জিকির করব, সরাসরি আমার আল্লাহর দিকে থাকবে আমার কলম, ডানে বামে এদিকে সেদিকে থাকবে কেন? সরাসরি আমার কলম আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জা। ইন্নী ওয়াজ্জাহতু, আমি সরাসরি মুতাওয়াজ্জা কার দিকে? আল্লাহর দিকে। আমাদের সমাজে একটা জাল হাদিস আছে, কল্লা সলাতা ইল্লা বিহুজুরিল কালব, হুজুরিল কালব, হুজুরি কালব ছাড়া নাকি নামাজ হয় না। এই হাদিস শুনছেন নে? একেবারে দাহা মিথ্যা, এটা কোন হাদিসের কিতাবে কোন জায়গায় হাদিস হিসাবে আসে নাই। কয় শোনো, লা সলাতা ইল্লা বিহুজুরিল কালব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। কয় হুজুরের ছবি সামনে টাঙ্গাই রাখবা? নাউজুবিল্লাহ। অনেক মুসলমান আজকে ফির সাহেবের ছবি সামনে টাঙ্গাই রাখে, টাঙ্গাই রাখে নামাজ পড়ে, কি ব্যাপার টাঙ্গাই রাখছো কেন? কয় লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, কল হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। আর হুজুরি কলব হলো হুজুরের কলবের দিকে ফিরে রাখতে হইব, হুজুরের কলবের দিকে আমার কলবের ফিরে তারপরে নামাজ পড়তে হইব। শেরেক, শেরেকি ইমান, ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না। এরকম এবাদতের ক্ষেত্রে শেরেক, অসংখ্য এবাদতের ক্ষেত্রে আমরা শেরেক করে থাকি, করে কি করি না? সেজদা করা এবাদত, সেজদা করা গুরুত্বপূর্ণ একটা এবাদত, সেজদার মালিক কে? এখনো শিখাইতে পারি নাই, ক্লাস এখনো ভালোভাবে হয় নাই। সেজদার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যে রাব্বুল আলামিন আমার কপাল বানাইছেন, যে রাব্বুল আলামিন আমার নাক বানাইছেন, যে রাব্বুল আলামিন আমার ব্রেন তৈরি করছেন, যে রাব্বুল আলামিন আমার হাত তৈরি করছেন, ওই রাব্বুল আলামিনই একমাত্র আমার সেজদার মালিক, আর কেউ আমার সেজদার মালিক না। আর কাউকে সেজদা করলে ইমান থাকবে না, কারণ এবাদত কাকে করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আজকে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন তাওহিদি মুসলিম জনতা, কারা? তাওহিদি মুসলিম জনতা কবরের সামনে যাই সেজদা করে, কবরের চারিপাশে সেজদায় পড়ে রয়েছে, দেখছেন না? ঢাকাতে যাই দেখিয়েন, বিভিন্ন জায়গায় যাই যাই দেখিয়েন, কবরের চারিপাশে সেজদা করতেছে, কবরের মৃত মানুষকে সেজদা করতেছে, মৃত অলিকে সেজদা করতেছে, জিন্দা অলিকে, জিন্দা বুজুর্গকে সেজদা করতেছে। ইমান আছে কি নাই? একমাত্র সেজদার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে নজর মান্নত, নজর মান্নত বুঝেন তো? মান্নত বুঝেন? ছেলের অসুখ হয়েছে, মান্নত করিবেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সমস্ত শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, জীবন মরণ সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে মান্নত করবেন কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনার ছেলের অসুখ হয়েছে বললেন আল্লাহ ছেলেরে বাঁচাও, আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় অমুক মাজারে 5000 টাকা দিব। আপনি বাঁচাইবো আল্লাহ, টাকা দিবেন আল্লাহরে না, কি বলেন? বাঁচাইবো আল্লাহ, টাকাটা দিবেন আরেক মাজারে। কেমনে হইল? আল্লাহ বাঁচাইবো, আপনি টাকাটা মসজিদে দেন, আল্লাহর ঘরে দেন। আপনি ওই ওই ওখানে দিবেন কেন? আল্লাহর ওলি কি কিছু খায়? আল্লাহর ওলি যদি খাইতো মারা যাওয়ার পরেও কিছু খায়, তা আপেল কমলা কিনে 5000 টাকা দিয়ে খাওয়াইতাম? আল্লাহর ওলি তো কিছু খায় না, তা আল্লাহর ওলির টাকার কি দরকার? আল্লাহর ওলি কাপড় চোপড় কিনতে হবে? মশারি লাগবো, বেডশিট লাগবো, খাট লাগবো, তা আল্লাহর ওলির কিচ্ছু লাগে না, তা আল্লাহর ওলির ওখানে টাকার দরকার কেন? এই জন্য সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর। সুতরাং মান্নত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য মান্নত করা যাবে না, করলে ইমান থাকবে না, সেরে কি ইমান। এরপরে আপনি গরু ছাগল নিয়ে রওনা দেওয়া, এটাও একটা ইবাদত। গরু ছাগল নিয়ে রওনা দেওয়া এটা কিন্তু ইবাদত। কেমনে ইবাদত? গরু ছাগল নিয়ে রওনা দেওয়া তাওহীদি ইবাদত। কেমনে ইবাদত? হজ তিন রকম, হজ কয় রকম? হজ্জে এফরাদ, হজ্জে কেরান, হজ্জে তামাত্তু। হজ্জে কেরান যেটা, এই হজ্জে কেরান হলো আপনি যখন হজের উদ্দেশ্যে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিবেন, কোরবানির পশুটা হাদিটা সাথে করে লই রওনা দিবেন। হজ্জে কেরানের সিস্টেম হলো যে আপনি যখন হজের উদ্দেশ্যে যাইবেন, কোরবানির পশুটা হাদিটা সাথে করে নিয়ে যাবেন, এটার নাম হজ্জে কেরান। তাহলে বিমানে করে গরু ছাগল লই যাবেন না হজে যাওয়ার সময়? আপনারা এয়ারপোর্টে তো পিটি দৌড়াই দিবে যে কি মিয়া গরু ছাগল নিয়ে আসছো কেন? গরু ছাগল নিয়ে রওনা দেওয়া এটা একটা ইবাদত। তাহলে গরু ছাগল নিয়ে যদি আল্লাহর ঘরের দিকে রওনা দেন, এটা তাওহীদি ঈমান। কিন্তু গরু ছাগল নিয়ে যদি মদিনা মুনাব্বারার উদ্দেশ্যে রওনা দেন, মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন না, আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন না, দিলেন কোন দিকে? মদিনার উদ্দেশ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যাই ওরস মোবারক করবেন, কি করবেন? ওখানে গরু ছাগল রওনা দিচ্ছেন যে ওখানে যাই ওরস মোবারক করবেন, ইমান থাকবো না? কয় না দেখি, অনেকে পিছনে সবাই কয় ইমান থাকবো নাকি? তো কথা বলেন না কেন? ইমান থাকবে না, কারণ গরু ছাগল নিয়ে যদি আপনি রওনা দিতে হয় তো রওনা দিতে হবে আল্লাহর দিকে, একমাত্র আল্লাহর দিকে। তাহলে আল্লাহর ঘরের দিকে রওনা দেন, এটা ইবাদত। কিন্তু আল্লাহর ঘরের দিকে রওনা না দিয়ে আপনি যদি গরু ছাগল লই রওনা দিয়ে দেন সুন্দরবনের দিকে, খুলনার দিকে রওনা দিচ্ছেন, ইমান থাকবো? থাকবে না, কারণ ওই এলাকায় কি গরু ছাগল নাই? আপনি এখান থেকে গরু ছাগল লই রওনা দিবেন কেন? ওই এলাকায় খাওয়ার দরকার হলে ওই এলাকায় গরু ছাগল কিনে খাইবে, আর এই এলাকায় গরু ছাগল খাওয়ার লোকের অভাব নাকি? গরু 10টা জবাই করে দেন, এই এলাকায় খাওয়ার লোকের অভাব আছে নাকি? তাহলে আপনি গরু এটারে তাকে করে এখান থেকে ওই জায়গায় নেওয়ার দরকারটা কি? এটা হলো মান্নতের গরু, নজরের গরু, ওই বাবার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, এটা শেরেক। এটার নাম কি? ইমান থাকবে না। এটা ইবাদত, নজর একটা, মান্নত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই জাতীয় যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র আপনার সাহায্য চাই, একমাত্র আপনার কাছে। দুই জায়গায় আছে ইয়্যাকা ইয়্যাকা, একমাত্র একমাত্র। সুতরাং একমাত্র না থাকলে তাওহীদ নেই। এবার বুঝছেন শেরেক মুক্ত ইমান? সূত্রগুলো ধরাই দিলাম, সারা রাত একের পর এক দৃষ্টান্ত দিলেও শেষ হবে না, আমাদের চতুর্দিকে যত শেরেক। এই জন্য এই সূত্র দিয়ে মেপে ফেলবেন, যত রকমের এবাদত আছে সমস্ত এবাদত একমাত্র আল্লাহর। ওই এবাদতকে যদি বাক করা হয় আল্লাহর জন্য করা হয়, আবার ডানে বামেও করা হয়, এটা হয়ে যায় শেরেক। শরিকানা, শরিকানা কোরবানি করি না, 7 জন 5 জনে কোরবানি করলে কি কয়? শরিকানা করবানি। এই শরিকানা মানে এবাদত জিনিসগুলো আল্লাহর জন্যও করা, আল্লাহর সাথে অন্য কারোর জন্যও করা, এটার নাম শিরক। ঈমান আনার সময় ঘোষণা দিতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ। আপনি যদি বলেন আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত ঈমান আনছি, ওয়াহদাহু লা শারিকা লাহ মানি না, ইমানদার হইবেন না? ইমানের গুরুত্বপূর্ণ বিষয় ওয়াহদাহু লা শারিকা লাহ, শিরক মুক্ত তাওহীদি ইমান। ওয়াহদাহু মানে তাওহীদি, লা শারিকা লাহ মানে শিরক মুক্ত, শিরক মুক্ত তাওহীদি ইমান না হলে আপনি ইমানদার না। আর তাওহীদ দিয়ে যদি জীবন সাজান তো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, সমস্ত জীবন হয়ে যাবে তাওহীদি জীবন। একজন মুমিনের সমস্ত জীবন তাওহীদি জীবন, জীবনের কোন অংশ তাওহীদের বাহিরে থাকতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদি ইমান নসিব করুন। আমিন বলতে কষ্ট হয়, আল্লাহ দিব কেমনে? আমিন কইতে কষ্ট হয় যাদের, আল্লাহ তা ওই জাতিকে দিবে কেমনে? আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত ইমান নসিব করুন। এবার আসেন দ্বিতীয় বিষয়ের উপরে। দ্বিতীয় বিষয় কি? ওরে ক্লাসের বিষয় ভুলে গেছে, কি ক্লাস করব? দ্বিতীয় বিষয় হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। এতক্ষণ বলছি ইমানের কথা, এবার আমলের ফলে। এতক্ষণ হইলো ইমান, ইমানটা হইতে হবে শিরক মুক্ত তাওহীদি ইমান, আর আমলটা হইতে হবে কি? আমলটা প্রথম মনে রাখবেন, আমলটা হইতে হবে আমলের ফলে। আল্লাহ পাক কোরআনে কারিমে কোন জায়গায় শুধু আমল বলেন নাই, আমলের সাথে আরেকটা শব্দ লাগাইছেন আমলের ফলে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমিলুস সালিহাত বলছেন। সালিহাত মানে যে জিনিস বাজারে চলে। সালিহাত মানে কি? চলে বাজারে যে নোটগুলা চলে এগুলার নাম সালিহাত। যে নোট বাজারে চলে না এগুলা সালিহাত না। যেমন পাকিস্তান আমলের টাকা এখন সালিহাত না, ব্রিটিশ আমলের টাকা এখন সালিহাত না, এখন বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যেই টাকা এগুলো হইল সালিহাত। যেই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, কবুল যোগ্য, সেই আমলগুলোর নাম আমলে সালেহ। সেই আমলগুলোর নাম আমলে সালেহ। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না এগুলা সালেহ না, এগুলা বাজারে চলে না, কিয়ামতের ময়দানে এগুলো চলবে না, এগুলো আমলে চলে না। আর যেগুলো কবরেও চলে, হাসরেও চলে, কিয়ামতেও চলে, জান্নাতেও চলে, এগুলোর নাম আমলে চলে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় আমলের কথা বলছেন, জান্নাতের ওয়াদা করছেন, শুধু আমল দ্বারা জান্নাত বলেন নাই, বলছেন কি আমলটা হইতে হবে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্নালাহুম জান্নাত। আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলটা বাজারে চলে এরকম আমল হইতে হইব। আচ্ছা, বাজারে যে জিনিস চলে ওই জিনিসের নকল বাহির হয়, ওই জিনিসের দুই নম্বর বাহির হয়। যে জিনিস বাজারে চলে না ওই জিনিসের নকলও বাহির হয় না, ভেজালও বাহির হয় না, দুই নম্বরও বাহির হয় না। ব্রিটিশ আমলের টাকা এখন ভেজাল বাহির হয়, পাকিস্তান আমলের টাকা দুই নম্বরই টাকা বাজারে আছে। কারণ কি? ওই টাকা তো চলে নাই, তাহলে ভেজাল হয় কোনগুলা? জি, বাংলাদেশি টাকা, 500 টাকার নোট, 1000 টাকার নোট, মাঝে মাঝে নকল নোট আসে না, ভেজাল নোট আসে না। তাহলে যে আমল বাজারে চলে, যে আমল হাসরে চলে, যে আমল কবরে চলে, যে আমল আখেরাতে চলে, যে আমল জান্নাতে চলে, এগুলারই দুই নম্বর হয়, এগুলারই ভেজাল হয়। ওই ভেজালটার নাম হলো বেদাত, আর বাজারে যেটা চলে ওইটার নাম হলো সুন্নত। সোজা বাংলায় বুঝছেন কোনটা সুন্নত কোনটা বেদাত? যে আমলটা আমলে সালেহ এটার নাম সুন্নত, এটার নাম কি? আর যেটা আমলে সালেহ না এটার নাম বেদাত। আরো একটা জিনিস সহজে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে বানাইছেন কি জন্য? খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, আনন্দ করার জন্য, কিসের জন্য? সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ বানাই নাই, একটা মাত্র উদ্দেশ্য সামনে নিয়ে তোমাকে বানাইছি, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, এবাদত করবা, এবাদতের জন্য বানাইছি। আল্লাহ খালি আমাদেরকে এবাদতের জন্য বানান নাই, সমস্ত নবী রাসূলদেরকেও এবাদতের জন্য বানাইছেন। এই জন্য সমস্ত নবী রাসূলের প্রথম পরিচয় আব্দুহু, তারপরের পরিচয় রাসূলহু। আপনি আমি ইমান আনার সময় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলহু বলে ইমান আনছি, যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর গোলাম না শুধু রাসূলহু, ইমান হবে না? হবে না। আগে বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর গোলাম আব্দুহু, তারপরে রাসূলহু, আগে আব্দুহু তারপরে রাসূলহু। আল্লাহর সমস্ত নবীরা আল্লাহর গোলাম। ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে করে আসছে, সবাইকে মরিয়ম, এটা কে, এই পোলা কই পাইছ, এটা কোথা থেকে আনছ, এই পোলা কই পাইছি, পোলারে জিজ্ঞেস করো, আমি জবাব দিব না, এই বাচ্চা জবাব দিবে, বাচ্চাকে জিজ্ঞেস করো, বাচ্চা কয় কি, ইন্নি আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, বাচ্চা মায়ের কোলে বলতেছে ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, সুবহানাল্লাহ, আমি আব্দুল্লাহ আল্লাহর গোলাম, সুবহানাল্লাহ। তাহলে নবীদের প্রথম পরিচয় আল্লাহর গোলাম, এবং আল্লাহর গোলাম পরিচয় দিতে পারলে নবীরা খুশি হয়, এবং গোলামের গোলামি করাটাই খুশির বিষয়। এই জন্য আমরা আল্লাহর গোলামি করতে পারা, এটাই খুশির বিষয়, এটাই আনন্দের বিষয়, কারণ আমাদের কাজই হলো আমরা গোলাম, এবাদুল্লাহ, এবাদুর রহমান। আচ্ছা, এখন এবাদতটা কেমনে করবেন, এবাদতের জন্য বানাইছে, এবাদত কেমনে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আন-নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে রাসূল, এই কোরআন আপনার উপরে নাজিল করেছি, এই কোরআনের ভিতরে যত হুকুম আহকাম আমি আল্লাহ নাজিল করি, লিতুবাইয়েনা লিন্নাস, আপনি দুনিয়ার মানুষদেরকে এগুলা বয়ান করে দিবেন, বয়ান করবেন। আপনার কাজ হলো বয়ান করা, এই যে আমরা এখন বয়ান করতেছি, বলছে না যে আপনাদের সামনে বয়ান পেশ করবেন, আল্লাহ রাসূলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে আপনি কোরআনের বয়ান করবেন। তাহলে কোরআনে আল্লাহ বলতেছেন ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো। সালাত মানে কি? সালাত মানে নামাজ, পারসিতে নামাজ, কিন্তু সালাত মানে নামাজ না। সালাতের অনেকগুলো অর্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন বান্দারে ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো, সালাতের যদি নিজে নিজে এবার গবেষণা করেন কেমনে সালাত কায়েম করমু, সালাতের এক অর্থ হইল রাকস মানে ড্যান্স, নাসা, নাসের আরবিও সালাত। জাহিলি যুগে সালাত বললে নাসের অনুষ্ঠানকে বুঝাইতো, নাচ, নাচ বুঝেন তো, এই দেশে নাচও বুঝে না, নাচ বুঝেন, গানের সাথে নাচে না, এই নাচ গান আমরা বলি না, এই নাচের এক আরবি হল সালাত, নাচলে আরবিতে এটাকে সালাত বলে। আচ্ছা, এখন আমরা যদি নিজে নিজে বোঝার চেষ্টা করি কোরআনকে, তাহলে মনে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলে মনে হয় আমাদের সবাইরে নাচতে বলছেন। আকিমুস সালাহ মানে সবাই মিলে সুন্দর করে নাচ, এরকম মনে হইতে পারে। যখন নিজে নিজে কোরআন বুঝবেন, নিজে নিজে আমল বুঝবেন, তখন মনে হবে যে আল্লাহ নাচতে কইছে, বা সবাই মিলে নাচলেন, সালাত কায়েম করলেন। সালাত কায়েম হবে না, কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য জায়গায় রাব্বুল আলামিন বলে দিছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, ফাত্তাবিউনী, কার মতো করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করতে হবে। সমস্ত আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হইতে হবে। আমল হইতে হবে কার মতো? কথাই কয় না, কি ঘুম আছে নাকি? চা খাওয়াইতে হবে। সমস্ত আমল হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। ঈমান হবে কার মতো বলেন? ক্লাসে খালি টিচার কথা কইবে, স্টুডেন্ট কথা বলবে না। ঈমানটা কার মতো? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ঈমানটা রাসূলের মতো না? ঈমানটা কার মতো? সাহাবায়ে কেরামের মতো। ঈমান কার মতো? সাহাবায়ে কেরামের মতো। আল্লাহ বলতেছেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এই মানুষগুলো যেমনি ঈমান আনছে তোমরা এমনি ঈমান আনো। এই মানুষগুলো কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের দিকে ইঙ্গিত করছেন, সাহাবায়ে কেরামের মতো। আবার আল্লাহ পাক বলেন ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ও সাহাবীরা তোমরা যেমনি ঈমান আনছ কেয়ামত পর্যন্ত এইরকম ঈমান যারা আনবে তারা হেদায়েতের উপরে থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান। আল্লাহ পাক বলেন ওই মুহাজির এবং আনসারদেরকে যারা এহসানের সাথে ইত্তেবা করে, আআদ্দা লাহুম জান্নাত, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান কার মতো আর আমল কার মতো? আল্লাহ রাসূল। আচ্ছা, তো ঈমান রাসূলের মতো আনলে অসুবিধা কি? ঈমান রাসূলের মতো আনা যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ঈমান আনা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিল আলাইহিস সালামকে দেখছেন, আমরা কয়বার দেখছি? জিব্রিল দূরে থাকুক, ছোট্ট একটা ফেরেশতা দেখছেন কোন জায়গায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 600 ডানা বিশিষ্ট জিব্রিল আলাইহিস সালাম দেখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদেরকে দেখছেন, ইমামতি করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ঘুরে দেখছেন, জাহান্নাম ঘুরে দেখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা দেখছেন, লক্ষ লক্ষ ফেরেশতা দেখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াত দেখছেন। আমি আপনি কি দেখছি? তাহলে নবীর মতো ঈমান আনতে পারবেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ঈমান আনতে বলেন নাই। ঈমানটা আনতে বলছেন সাহাবায়ে কেরামের মতো, কিন্তু আমলটা করতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমার জন্য নামাজ পড়তে দেখো এমনি নামাজ পড়ো। কি বলেন? কিন্তু বলে নাই সল্লু কামা সল্লা আবু বকর, আবু বকর যেমনে নামাজ পড়ে তোমরাও তেমনে নামাজ পড়ো। বলছেন সল্লু আইয়ুহান্নাসা কামা সল্লাত আয়েশা, আয়েশা যেমনে নামাজ পড়ে ও আমার নারী উম্মতেরা তোমরাও তেমনে নামাজ পড়ো। বলছেন নাকি? তাহলে সমস্ত নারী পুরুষ সবারই বলতেছেন আমি রাসূল যেমনে আমল করি এমনি আমল করো। তাহলে আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত, ঈমানটা সাহাবায়ে কেরামের মত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত আমল যদি হয় এটার নাম সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে যদি বাড়ানো হয় বা কমানো হয় এটার নাম বেদাত। এটার নাম জুমার নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত? তাহলে যুক্তি কিন্তু এটা বলে না, এটা যুক্তি বিরোধী কথা। যুক্তি হলো প্রতিদিন অফিসিয়াল ডে জোহরের নামাজ 4 রাকাত, শুক্রবারের ছুটির দিন সেদিন নামাজ হবে 8 রাকাত। কি বলেন? অন্যদিন যদি 4 রাকাত হয় ছুটির দিনে 8 রাকাত হওয়ার কথা, অথচ উল্টা 2 রাকাত কমে গেছে। ইমাম সাহেব যদি বলেন, খতিব সাহেব যদি বলেন, ও আমার মুসল্লিরা অনেক কষ্ট করে মসজিদে আসছেন, শুক্রবার দিন সবার আজকে অফিস ছুটি, সব কাজকর্ম বন্ধ, আল্লাহ পাক হয়তো আমাদেরকে এহসান করি নামাজ 2 রাকাত কমাই দিতে, অসুবিধা নাই, আমরা আজকে প্রতিদিন জোহর পড়ি চার রাকাত, আজকে জুমাও পড়বো চার রাকাত। পড়বেন আপনারা? অসুবিধা কি? নামাজও না পড়ছি, খারাপ কোনো কাজ করছেন? এটা হাসানা করছেন, বেদাত হইলে ওইটা বেদাতে হাসানা না হলো, কি বলেন? হাসানা মানে সুন্দর, এটা তো সুন্দর জিনিস। খারাপ কিছু করছেন? নামাজও না পড়ছেন। নামাজ পড়ো খারাপ? নামাজ পড়লে গুনাহ হবে, কি বলেন? এবার আপনারা ফতোয়া দেন, জুমার নামাজ চার রাকাত পড়লাম নামাজ হইব না কেন? খারাপ কি করছি আমি? নামাজও না পড়ছি। নামাজ তো ভালো জিনিস, নামাজ যত পড়বেন তত সওয়াব, নামাজে গুনাহ হয় নাকি? কিন্তু আপনারাই ফতোয়া দিচ্ছেন গুনাহ হবে। কেন গুনাহ হবে? এই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত পড়ছেন, কিয়ামত পর্যন্ত দুই রাকাত পড়াটার নাম সুন্নাত। দুই রাকাতের জায়গায় কেউ যদি পণ্ডিতি করি তিন রাকাত বানায় চার রাকাত বানায়, এটার নাম বেদাত। যদিও জিনিসটা দেখতে সুন্দর, বেদাত জিনিসগুলা দেখতে সুন্দর, দেখতে খারাপ না, সুন্দর বলে মানুষ এগুলা করে, সুন্দর না হইলে কোনোদিন কেউ করতো না। বেদাত সব বেদাতে হাসানা, সাইয়া নামে কোনো বেদাতে নাই, কারণ সমস্ত বেদাত তো দেখতে সুন্দর, বাহ্যিকভাবে সুন্দর। আপনি যদি বেদাতের শ্রেণী বিভাগ যে এটা হাসানা এটা সাইয়া, তো সাইয়া খুঁজে পাওয়া যাবে না, সব হাসানা, কারণ সব সুন্দর। কারণ এই যে দেখেন, আমি একটা কথা বলি, প্রথমে আমি কিন্তু দরুদ পড়ছি আপনাদের এই আলোচনা শুরুতে, আমি সবার দিকে তাকায় তাকায় দেখছি, একজনও কিন্তু আমার সাথে দরুদ পড়েন নাই। পড়ছেন? কয় কিছু ভাই পড়ছেন, যে আস্তে আস্তে পড়ছেন, কিন্তু অধিকাংশ ভাই চুপ করে রয়েছে, পড়ে নাই। আমি পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন না কিন্তু? যদি আমি পড়তাম, সকলে মহব্বতের সুরে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। মহব্বতের সুরে পড়েন, দেখতেন যে কি ঢুলে ঢুলে গান, আনন্দের সাথে পড়তেন, পড়তেন না? কি মজা! হুজুর যে আসে ঢাকা থেকে, এত সুন্দর মিলাদ পড়াইছে, দরুদ পড়াইছে, ওরে বাবা! তাহলে ওইটা পড়তে সুন্দর লাগছে, সুন্দর লাগছে না, কি বলেন? বাহ্যিক ভাবে কিন্তু সুন্দর, হ্যাঁ হাসানা, বাহ্যিক ভাবে কি সুন্দর দরুদ পড়ছে রে। কিন্তু যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন, সাহাবীরা পড়ছেন, সেটা পড়ছি এর এত সুন্দর লাগে নাই, কি বলেন? কিন্তু শেখ সাদী রাহমাহুল্লাহর কবিতা সুন্দর লাগছে। তাহলে বুঝেন, এই যত বেদাত আছে সমস্ত বেদাত এরকম সুন্দর। তখন আপনাকে বলবে, এ মিয়া এটা বেদাতের দলিল দেখাও, কি বলেন? বেদাতের এরকম বলে সমাজে, এ মিয়া এটা যে বেদাত কই পাইছো, কোন কিতাবে পাইছো, কোন হাদিসে পাইছো, দেখাও। তো কি করবেন, দেখাবেন কেমনে? বেদাতের কোন দলিল নাই, দলিল নাই বলেই তার নাম বেদাত। দলিল থাকলে বেদাত হইতো না? দলিল থাকলে তো এটা শূন্যতে, এটা বেদাত হয় কেমনে? এটা দলিল নাই বলে এটার নাম বেদাত। আমি সব জায়গায় কথাটা বলি, এই যে পাশে বাড়িটা আছে না, আমি ওয়াজ মাহফিলে ঘোষণা দিলাম, ভাইয়েরা বোনেরা শোনেন, এই বাড়ি এটা কিন্তু আমার না। আমি বললাম যে ভাইয়েরা, এই পাশে যে বাড়িটা দেখতেছেন, এই বাড়ি কিন্তু আমার না। এখন ওয়াজ মাহফিলে সবাই মিলে বললেন, হুজুর আপনি ঢাকা থেকে আসছেন, আজকে কিন্তু আপনি এই ওয়াজ মাহফিল থেকে যাইতে পারবেন না, বাড়ি এটা যে আপনার না বলছেন, বাড়ি এটার দলিল কাগজপত্র দেখাই যান। আপনি কই যাইছেন যে বাড়ি এটা আপনার না, এটার দলিল দেখাই যান। আচ্ছা, আমাকে যদি সারা রাত সবাই ধরে রাখেন যে হুজুর বাড়ি এটা যে আপনার না, দলিল দেখাই যান, কাগজপত্র দেখাই যান, আমি কোনো কাগজ দেখাইতে পারবো? জি, কারণ কাগজপত্র দলিল কিচ্ছু নাই বলেই তো বাড়ি এটা আমার না। যদি বাড়ি এটা আমারও হইতো, তো দলিল পত্রও থাকতো, কাগজপত্রও থাকতো। বাড়ি এটার মালিক যিনি, উনার কাছে দলিল আছে, সিএস চান, আরএস চান, যত খতিয়ান চান, ফর্দা চান, সব আছে, কিন্তু আমার না, বাড়ি এটার মালিক আমি না, এই জন্য আমার কাছে কিচ্ছু নাই। এখন আমার কাছে যদি সবাই ধরেন যে দলিল দেন, তা আমি দলিল পামু কই? দলিল নাই বলে তো এটা আমার না, দলিল নাই বলে ওটার নাম বেদাত। দলিল থাকলে তো এটা বেদাতে হইতো না। আমাদের সমাজে এরকম দেখা যায়, কয় ভাই এটা যে বেদাত করছেন দলিল দেখান। বরং যিনি বলবেন এটা সুন্নাত, যিনি বলবেন এটা এবাদত, তিনি দলিল দেখাবেন। যিনি বলবেন এটা সুন্নাত না, এটা এবাদত না, উনার দলিল দেখানো লাগবে না। আচ্ছা যদি বলেন যে হুজুর ভাত খাওয়া যে হালাল কই পাইছেন, দলিল দেখান, হাদিস দেখাই যান না, আপনি আজকে ভাত পাইবেন না। আপনি ভাত খাওয়া হালাল কই পাইছেন তা আপনি দলিল দেখাবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো খাবার আছে, খাবারের সংখ্যা হাজার হাজার, এই খাবারগুলোর মধ্যে থেকে হারামের সংখ্যা অল্প কয়টা, আল্লাহ রাব্বুল আলামিন হারাম কয়টা নির্দিষ্ট করে দিয়েছেন, বাকি এই কয়টা বাদ দিলে যত খাবার আছে সমস্ত খাবার হালাল, ওগুলার আর দলিল লাগবে না। দলিল লাগবে কোনটার? হারাম তার দলিল লাগবে, হারাম অল্প কয়টা আছে এই কয়টার দলিল দেখাইলে আর হালাল গুলোর দলিল লাগবে না। ঠিক এবাদতের ক্ষেত্রে যেটাকে এবাদত বলবেন এটার দলিল লাগবে, এবাদত না এটা বলার জন্য দলিল লাগবে না। আপনি সাইয়েদুল আয়াত শরীফ উদযাপন করবেন, কি উদযাপন করবেন? এবছর নতুন এক জিনিস দেখলাম, একেবারে পোস্টারে পোস্টারে সব জায়গায় ভরে গেছে দেখেছি, সাইয়েদুল আয়াত শরীফ। অনেক কষ্ট হয়েছে এটার অর্থ বাইর করতে, প্রথম বুঝতে পারি না এটা কি জিনিস সাইয়েদুল আয়াত শরীফ, পরে বুঝলাম যে ঈদের বহু বছর আয়াত ও ওই হিসাবে যে সাইয়েদুল আয়াত শরীফ, এটা নাকি একেবারে যুগ যুগ ধরে নাকি পালন হয়ে আসতেছে, এটা পালন করা নাকি ফরজ, এইরকম একটা ফরজ কোরআনের আয়াত নাজিল হলো না, একটা হাদিস না নবী সাল্লাম বললেন না, ফরজ কত বড় ফরজ জিনিস। ফরজ এখন নিজেরা ফরজ বানাই দেয়, নিজেরা ফরজ তৈরি করে, অথচ ফরজ না, একটা নফল একটা মুস্তাহাব বানানোর ক্ষমতা কারো, একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে এবাদত হিসেবে স্বীকৃতি দিবেন, যেটাকে বলে যাবেন এটা সুন্নত মুস্তাহাব নফল, সেটাই একমাত্র এবাদত। এই জন্য জিকির করবেন কার মত? কথা কয় না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত আল্লাহ রসুল জিকির করেন নাই মনে হয়, কয় তরিকায় করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কয় তরিকার জিকির করতেন? একশো ছাব্বিশ, একশো বত্রিশ, কয় তরিকার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত তরিকা যত রকমে করতেন, এটা কিয়ামত পর্যন্ত সুন্নত জিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, নিজে বানায় বানায় জিকির বানানোর অধিকার, এবাদত বানানোর অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। আর দিলেও যে জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন সেগুলাই পরিশেষ করতে পারি না, বানানো গুলো দরকার থাকে। আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো শিখাইছেন জিকির সেগুলো শেষ করি আগে সবগুলা। আপনি ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ রাহেবেলায়া বইটা পড়ে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিকির গুলো করতেন ওই জিকিরের ধারাবাহিক সিরিয়াল দেখেন, এগুলার তো পঞ্চাশ ভাগের এক ভাগও আমরা করি না, আগে সেগুলো শেষ করে ফেলি, সেগুলো শেষ আর জিকির খুঁজে পাচ্ছি না, তখন আমি খুঁজবো যে আমাদের অমুক বুজুর্গ কি বানাইছে, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কোনো জিকির বানাইছে কিনা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কোনো জিকির বানাইছে কিনা, ওগুলো তো পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিকির করছেন সেই জিকিরের খবর নাই ওই বিভিন্ন জনের বানানো জিকির। এই জন্য জিকির করতে হবে সুন্নত পদ্ধতিতে। এই জন্য জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করার সময় কয়টা গান গাইতেন? এখন গান গায়ে গায়ে জিকির করে দেখছেন না, গান গায়ে আর নাচে আর জিকির করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রকমের নাচ দিতেন জিকিরের মধ্যে? এখন দেখছেন কোদালি জিকির, লাফানি জিকির, কত রকমের জিকির, কত রকমের নাচ, ফেসবুক বাইরে ইন্টারনেট বাইরে আমাদের সুবিধা হয়েছে, কত রকমের জিকির যে দেখি আমরা এখন ইন্টারনেটের মাধ্যমে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরের পদ্ধতিটাই কিয়ামত পর্যন্ত সুন্নাত, এর বাহিরে যত পদ্ধতি আছে সব পদ্ধতি বেদাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছে এরকম দেখছেন কোন হাদিস আছে? সহি না দঈফ জাল এরকম আছে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সাহাবীদের পদ্ধতিতে জিকির করলে কেউ খেজুর গাছেও উঠে না, বাসেও উঠে না, কোথাও উঠে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা, লক্ষাধিক সাহাবি, এরা কি আল্লাহর ওলি ছিলেন কিনা? এরা মনে হয় বেলায়েত পর্যন্ত পৌঁছতে পারেন নাই, নাকি সাহাবায়ে কেরাম মনে ওলি হইতে পারেন নাই? নিশ্চিত জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি সবগুলা, সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত এদের মতো ওলি হইতে। সেই ওলিরা জিকির করার সময় খেজুর গাছে উঠে গেছে, এইরকম একজন ওলি খুঁজে পাইছেন? এই জন্য আমি বলি যে ভাই, যদি আপনি বেহুশ হয়ে জিকির করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন ভাবে জিকির করো যেন তোমার পাগল বলে মানুষ, তা আপনি যদি অরিজিনাল পাগলে হন তো মান্দার গাছে উঠেন না কেন? জিকির করতে করতে মান্দার গাছে উঠে গেছেন, আপনি বুঝতেছেন না এটা কি গাছ, তাহলে বুঝতাম যে আপনার হোশ নাই, আপনি বেহোশ হয়ে উঠে গেছেন। আপনি তো দেখে শুনে উঠতেছেন, বাসার মধ্যে উঠতেছেন, স্টেজে উঠতেছেন, বিভিন্ন জায়গায় উঠতেছেন, এটা কোন সুন্নত পদ্ধতির জিকির? আচ্ছা, জিকির করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, দরুদ পড়বেন কার পদ্ধতিতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শিখায় যান নাই, বলছেন যে শোনো এটা তো আমার আমার জন্য করা হয়, এটা শিখাইলাম না, এটা যার যার ইচ্ছা মতো করিও, নাকি এরকম করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শিখান নাই? দরুদ কি ইবাদত নাকি ইবাদত না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ পাকের সরাসরি নির্দেশ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, কোরআনে কারীমের নির্দেশ। এই ইবাদত না শিখাই নবী সাল্লাল্লাহু দুনিয়া থেকে চলে গেছেন? শিখাই গেছেন না? সাহাবাই কেরাম না শিখে, নবী সাল্লাম থেকে না শিখে বসেছিলেন যে রাসুলের পরে স্বপ্ন যুগে শিখে নিব, কি বলেন? রাসুল আন্তকাল করলে অসুবিধা কি? রাসুল কি মরবো নাকি? রাসুল থেকে শিখে নিব স্বপ্ন যুগে, এরকম বসেছিল সাহাবাই কেরাম। আয়াত নাজিলের দেরি সাহাবাই কেরামের আমলের দেরি ছিল না, রাত্রে আয়াত নাজিল হলে সকাল পর্যন্ত সাহাবাই কেরাম অপেক্ষা করেন নাই, রাত্রেই আমল শুরু। সূরা আন-নূরের 31 নম্বর আয়াতটা রাত্রে নাজিল হয়েছে, সেখানে আল্লাহ পাক নারীদের হিজাবে চারটা বিধান বর্ণনা করছেন। একটা বিধান হলো আল্লাহ পাক বলছে ওয়ালিয়া দ্রিবনা বিখুমুরিহিন আলা জুজুবিহিন, নারীদের তোমাদের বুকের উপরে অতিরিক্ত একটা ওড়না দাও। এই ওড়নাটা কেমন হবে এটা এখনো সাহাবায়ে কেরামের স্ত্রীরা ধরনটা জানেন না, মাত্র আয়াত নাজিল হয়েছে, রাত্রিবেলায় সাহাবায়ে কেরাম বাসায় গিয়ে আয়াতটা শুনেছেন। মহিলারা সাথে সাথে লুঙ্গি ছিঁড়ে কাপড় ছিঁড়ে সাথে সাথে ওড়না বানাই ফেলছেন, সুবহানাল্লাহ, ফজরের নামাজে প্রত্যেকটা নারীর গায়ে ওড়না, দলে দলে নামাজের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে যাইতেছেন। আয়েশা, রাত্রে আয়াত নাজিল হইছে ওয়ালিয়া দ্রিবনা বিখুমুরিহিন আলা জুজুবিহিন, এই ওড়নাটা সেই ওড়না, আল্লাহ যে ওড়না চাইছেন সেটার সাথে মিলছে কিনা, সুবহানাল্লাহ। আয়াত নাজিল হতে দেরি, সাহাবায়ে কেরাম আমলে দেরি নেই। তো এই সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আয়াত নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম আমল না করে বসেছিলেন? তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম দরুদ এবং সালামের আমল করছে। এবং হাদিসের পাতায় পাতায় এমন কোন হাদিসের কিতাব নাই যে কিতাবে বাবু সলাতে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, প্রত্যেকটা হাদিসের গ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদের অধ্যায় আছে। তাহলে সেখানে এত দরুদ থাকার পরেও সেগুলোকে যথেষ্ট মনে না করা, দরুদে নারিয়া, দরুদে তুনাজ্জিনা, দরুদে তাজ, দরুদে হাজারি, দরুদে লাখি, দরুদে মাহি, এত রকমের দরুদ বানানোর দরকার থাকে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দরুদগুলো শিখাইছেন এইগুলা সুন্নতি দরুদ, এর বাহিরে যত বানানো দরুদ আছে এগুলা বেদাতী দরুদ। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা এটা ইমানের অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ইমানের গুরুত্বপূর্ণ অংশ, এবং নিজের জীবনের থেকে নফসের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হইতে হবে অবশ্যই, বেশি না হয় ইমান নাই। কিন্তু মহব্বতটা কেমনে করবেন? নিজের ইচ্ছা মতো, আব্বা আম্মাকে মহব্বত করেন কি করেন না? করেন। তাহলে কি আব্বা আম্মার শরীরের যে কোনো জায়গায় ইচ্ছা করলে হাত দিতে পারবেন? বলে আমার আব্বা আম্মা মহব্বত করি, অসুবিধা কি? বরং আব্বা আম্মার কাছে কিছু কিছু সময় অনুমতি ছাড়া যাইতে আল্লাহ নিষেধ করছেন, যদি কোন আমার আব্বা আম্মা আবার অনুমতি কিসের বলা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, মহব্বত করা ইমানের অংশ। কিন্তু নিজের ইচ্ছা মতো নিজের মন করা মহব্বত করা যাবে না। মহব্বতের নমুনাটাও সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। যদি নিজে নিজে মহব্বত করেন আমও যাবে সালাও যাবে, নিজে নিজে মহব্বত করলে সব যাবে। যেমন আমি একটা উদাহরণ দিই, সলাতের ভিতরে দুই রাকাত পরে বসতেন বা চার রাকাত পরে বসতেন, আত্তাহিয়াত পড়তেছেন, আপনি চিন্তা করতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত, এই পর্যন্ত পড়ছেন, ভালো কথা। এরপরে চিন্তা করতেছেন আমার নবীকে সালাম দিব, আমার নবীকে বসে বসে সালাম দেওয়া চরম বেয়াদবি, বসে বসে সালাম দেওয়া যাবে না, দাঁড়ায় দাঁড়ায় সালাম দিতে হবে। আপনি আত্তাহিয়াত থেকে দাঁড়াই গেলেন, দাঁড়াই বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দেওয়া শেষ, আবার বসছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন বলে তাশাহুদ শেষ করছেন, এরপরে দরুদ পড়বেন। আবার চিন্তা করলেন হায়রে বসে বসে তো বেয়াদবি হয়ে যাবে, আবার দাঁড়াই গেলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, আবার দরুদ শেষ করে বসছেন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, নামাজ শেষ করছেন। নামাজ হইব না, কেন হবে না? আর নবীরে মহব্বত করছি, অসুবিধা কি? নবীরে মহব্বত করছি, আমার নামাজ, যেই নবী না হইলে নামাজে আসতো না, কি যে নবী না হইলে নামাজে তো আসতো না মিয়া, কার উসিলে চিন্নি খাইছ? তো যে নবীর উসিলে নামাজ পাইছো, হেই নবীরে সম্মান করছো, হেই নবীরে মহব্বত করছো, নামাজের কি হয়েছে? কে নামাজ হবে না? আমও যাইব সালাও যাইব। একদিন এক বক্তা বলতেছেন, আমি শুনে আল্লাহ একবার আস্তাগফিরুল্লাহ, কয় আরা নবীরে মহব্বত করি, আল্লাহ যদি আরারে জাহান্নামেও দে তাও আরা খুশি, নাউজুবিল্লাহ। নবীরে মহব্বত তো অবশ্যই করতে হবে, এমন কোন মুসলমান পৃথিবীতে নাই যে মুসলমান নবীরে মহব্বত করে না, যার অন্তরে সামান্য ইমানও আছে তিনিও অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন। তবে মহব্বতটা নিজের মন গড়া পদ্ধতিতে মহব্বত করা যায় না, মহব্বতের নমুনা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি মা উহিব্বু, আল্লাহর কসম আমি এটা পছন্দ করি না, আনতার পাউনি ফাওকা মানজিলাতি আল্লাতি আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা, আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে যে মর্যাদা দিয়েছেন, যে স্থানে পৌঁছাইছেন, তার থেকে উপরে তুলে ফেলা এটা আমি নবী আল্লাহর কসম পছন্দ করি না। আল্লাহ পাক প্রত্যেককে এক একটা মানজিল পর্যন্ত মর্যাদা দিচ্ছেন, প্রত্যেকের এক একটা মর্যাদা আছে। একজন ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আপনি যদি তারে বলেন মাননীয় সচিব মহোদয় আসছেন, তাহলে তো তার মর্যাদা বাড়াই দিচ্ছেন, অসুবিধে কি? উনি খুশি হবে না? খুশি হবে না, ওনাকে আপনি অপমান করলেন। ওনার যে মর্যাদা ওই মর্যাদায় উনি সুন্দর, ওনাকে আপনি যখন আরো উপরে নিয়ে গেলেন, একজন এমপি সাহেব আসছেন, আপনি বললেন যে মাননীয় মন্ত্রী মহোদয় আসছেন, এটাকে সম্মান বাড়াইছেন, কমাই দিচ্ছেন, তাকে অপমান করছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমাকে আমার আল্লাহ যে পর্যন্ত পৌঁছাইছেন তার উপরে পৌঁছাইলে এটা আমি নবী পছন্দ করি না। খবরদার, লা তুতরুনি কামা আত্রাতিন নাসারা ইবনা মারিয়াম, নাসারারা যেমন ইবনে মারিয়ামের ব্যাপারে সীমা লঙ্ঘন করছে, খবরদার আমি নবীর ব্যাপারে এরকম সীমা লঙ্ঘন করিও না। এই জন্য নবী সাল্লামের মহব্বতের নামে বেদাত বানানো যাবে না, আপনি সাইয়েদুল আয়াত শরীফ বানানো যাবে না। তারপরে আপনার আল্লাহ রাব্বুল আলামিন দুই ঈদের বিধান দিলেন, ঈদ উল ফিতর ঈদ উল আজহা, নতুন নতুন ঈদ নিজের ইচ্ছা মতো বানানো যাবে না। যে কোনো ইবাদত বানাইতে হইলে সেটা একমাত্র এখতিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের পরে আর কারো কোনো এখতিয়ার নাই ইবাদত বানানোর। তবে ইবাদতের উপকরণ বানানো যাবে, ইবাদত বানানো যাবে, এই সূত্রটা ভালো করে মনে রাখবেন। আমি প্রথমে বলছি যে আজকে শুধু বীজগণিতের সূত্র শেখানো হবে, সূত্রগুলো মনে রাখলে আপনার দিন বোঝা সহজ হয়ে যাবে। ইবাদতের উপকরণ বানানো যাবে, ইবাদত বানানো যাবে না, এটা ভালো করে মনে রাখবেন। কি বানানো যাবে সবাই বলে না দেখি, এবাদতের উপকরণ বানানো যাবে, এবাদত বানানো যাবে না। বলে এবাদতের উপকরণ কিরকম? এবাদতের উপকরণ যেমন মসজিদ, মসজিদ এক সময় মসজিদে কোনো ফ্যান ছিল না, এরপরে আমরা ফ্যান লাগাইছি, এরপরে এখন ফ্যান, ফ্যানের পরে এখন এসি লাগাই, লাগাই না। এক সময় মাটির মসজিদ ছিল, এখন বিল্ডিং করছি, এখন সুন্দর সুন্দর টাইলস লাগাই। এগুলো কি এবাদত না এবাদতের উপকরণ? এগুলোর নাম এবাদতের উপকরণ, এবাদতের জন্য এগুলা। এগুলো যত আধুনিক হবে কেয়ামত পর্যন্ত, যত আধুনিক আধুনিক আসবে তত সুন্দর করে করে মসজিদ বানানো যাবে। কিন্তু ওই মসজিদের ভিতরে জুমার নামাজ 1400 বছর আগেও দুই রাকাত, এখনো দুই রাকাত, কেয়ামতের আগেও দুই রাকাত। ওই এবাদতের মধ্যে কম বেশি করা যাবে না। কিন্তু এবাদতের উপকরণ আপনি নতুন নতুন বানান, কোনো অসুবিধা নেই। অনেকে এবাদতের উপকরণ আর এবাদত তালগোল পাকায় ফেলায়, দুটোর এক বানায় ফেলায়। কয় আরে মিয়া, তুমিও তো নবীর যুগে ছিল না, তুমিও তো বেদাত, তুমি ছিল নাকি নবীর যুগে? নবীর যুগে না থাকলে সব বেদাত না। বেদাত কোনটা? এবাদত, এবাদত বাড়ানো কমানো। মান আহাদাসা ফি আমরিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি যে আমাদের আমরের মধ্যে, মানে আমাদের এবাদতের মধ্যে, ফি এবাদাতিনা, এবাদতের মধ্যে নতুন বানাইলে এটা বেদাত। কিন্তু লি আমরিনা, লি এবাদাতিনা বানাইলে এটা বেদাত না। এই জন্য কম, মাদ্রাসাও তো নবীর যুগে ছিল না, এখন তোমরা মাদ্রাসায় পড়ো কেন? এটাও তো বেদাত। এটা বেদাত, মাদ্রাসা দিনের, মাদ্রাসা দিনের উপকরণ, এবাদত না। এবাদত শিখি সেখানে আমরা, সেটা মূল এবাদত না। এই জন্য মাদ্রাসা বানানো যাবে, নতুন নতুন সাবজেক্ট বানানো যাবে, কোরআন বোঝার জন্য নতুন নতুন বিষয় বানানো যাবে, নাহল সরব বানানো যাবে, অনেক সাবজেক্ট বানানো যাবে। কিন্তু কোরআনে কারিমের ভিতরে বাড়ানো কমানো যাবে না। কোনটা এবাদত, কোনটা এবাদতের উপকরণ, এটা বুঝতে হবে। এবাদতের উপকরণ বানানো যাবে। কয় রে মিয়া, কোরআনে কারিমের মধ্যে তো নবী সাল্লামের যুগে জের জবর ছিল না, কোরআনের মধ্যে তো জের জবর ছিল না, তারপরে কোরআনে কারিমের মধ্যে তো নোক্তা ছিল না, তোমরা জের জবরওয়ালা কোরআন পড়ো কেন? ওই জের জবরওয়ালা কোরআন এবাদত না, এটা এবাদতের উপকরণ। তারপরে কয় বুখারী শরীফ তো রাসুলের যুগে ছিল না, ও মিয়া তোমরা বুখারী শরীফ পড়ো কেন? কি বুখারী শরীফ নবীর যুগে ছিল? বুখারী শরীফ এবাদত না, এবাদত শিখার উপকরণ, দিন শিখার উপকরণ। এগুলো মূল এবাদত না, এবাদত শিখার জন্য। তারপরে বাংলা বুখারী পড়ি পড়ি গোমরা হয়ে যাচ্ছ, বাংলা বুখারী পড়ো তো বেদাত, কি বলেন? প্রথম বাংলা এই দেশে অনুবাদ করছেন কে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, উনি অনুবাদ করছেন না, উনি বরবাদটা করে গেছেন, বুখারীর বাংলা বানাই গেছেন, বুখারীর বাংলা লিখে গেছেন। আজকে বাংলা পড়ি পড়ি অনেক ভাই গোমরা হয়ে যাইতেছে, বাংলা পড়ি পড়ি আমল শুরু করছে, বুখারীর আমল শুরু করে দিচ্ছে। একজন ভাই বোন এই বাংলাদেশে বাংলা বুখারী পড়ে কেউ আমল করে না, ওলামায় মদিনার অনুসরণ করে, ওলামায় মদিনার সেবা করে। এই দেশে যারা আমল করে তারা ওলামায় মদিনার সেবা করে। তো যাই হোক, আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত ভাই, আমাদের সবার পরিচিত এবং এই গ্রামেরই বাসিন্দা, আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের গর্ব যে আল্লামা মোল্লা নাজিমউদ্দিন হাফেজাউল্লাহ তিনি এসে গেছেন, ইনশাআল্লাহ তিনি আলোচনা করবেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটা ক্লাস নিলাম, আমার এটা ওয়াজ না। একদিন ওই এক শায়খ বলছিলেন, কয় এক ঘন্টা ওয়াজ করছি, তো এক ঘন্টা পরে জনগণ বলতেছে হুজুর আপনি খালি কথাই বলতেছেন, ওয়াজ করবেন কখন? এক ঘন্টা খালি কথাই বলতেছেন, ওয়াজ কখন শুরু হবে? মানে এতক্ষণ যা বলছে এটা ওয়াজ না, ওয়াজ কখন শুরু হবে? তা আমি শুধু কিছু আলোচনা করলাম যে এই আমাদেরকে এই দুইটা জিনিস গুরুত্ব দিয়ে ভালো করে বুঝতে হবে। একটা হলো শেরেক মুক্ত তাওহিদি ইমান, আরেকটা হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। আপনার ইমানটা আগে বিশুদ্ধ করতে হবে, এটার উপরে জোর দিতে হবে বেশি। ইমানটা বিশুদ্ধ না হইলে আপনার আমল বিশুদ্ধ করে লাভ হবে না। আমল বিশুদ্ধের আগে ইমান বিশুদ্ধ দরকার। আর ইমান বিশুদ্ধ হইলে ইমানেই অটোমেটিক আপনাকে বাধ্য করে নিবে আমল করতে, আমল বিশুদ্ধ করতে। এই জন্য মসজিদে গিয়ে ওই কিছু সুন্নত নিয়ে একতলাফি মাসাইল নিয়ে ঝগড়া বিবাদ মারামারি এগুলা লাগাই দিবেন না। এগুলা আমাদের দুই পক্ষেরই দুই দিকেরই কিছুটা বাড়াবাড়ি আছে। দেখা যায় ইমাম সাহেব মসজিদে বলে দেয় যে কেউ যদি জোরে আমিন বলেন এই মসজিদে নামাজে পড়িয়ে না বাইরে যান, মনে হয় যে এই মসজিদ এটা উনার বাপের, ওনার উনি মালিক এটার। অথচ উনার চাকরির এক মিনিট গ্যারান্টি নেই, জোহরে আছে আসরে নাই, আসরে আছে মাগরিবে নাই, এক ওয়াক্তের পরে শেষ চাকরি, যদি কেউ চলে যান চলে যায়। অথচ উনি বলে যে জোরে আমিন বললে মসজিদে আসিয়েন না বাইরে যান। এখন এই যে কথাটা বলছে তো ওই ভাই এবার ওই জিদ করি জোরে আমিন বলে দেহরে বাইরে যেতে করছে এই জন্য জোরে বল। এইভাবে দেখা যায় বিভিন্ন রকমের এই সমাজে ঝগড়া জাতি লেগে যায়। এই জন্য এগুলো দিয়ে কোনো বাড়াবাড়ির বিষয় না, এগুলো এগুলো নতুন আজকের যুগের বিষয় না, এগুলো 1400 বছর ধরেই যুগে যুগে এই মাসালাগুলো নিয়ে একতলাপ ছিল, আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর ঘরে যেভাবে সবাই মিলে মিশে কত রকমের নামাজ ফুটতেছে বাইতুল্লাহর মধ্যে মসজিদে নববীর মধ্যে, তা আমরা কেন এত সুন্দর পরিবেশে আমরা পারবো না কেন? আমার আমি ইমাম সাহেবের পিছনে সুৎখোর নামাজ পড়ে, ঘুষখোর নামাজ পড়ে, কত রকমের লোক নামাজ পড়ে, আমি কাউকে মসজিদ থেকে বাহির করি না। একজন শুধু একটু আমিনটা জোরে বলছে, এই জন্য কি আমি মসজিদ থেকে বাহির করে দিতে পারি বা কাউকে কটাক্ষ করে আমি কিছু বলতে পারি? এটা বলার অধিকার আমি ইমাম সাহেবের নাই। আর এগুলো এমন বিষয় না যে এগুলো হাদিসে নাই, এরকম বিষয়ও না, এগুলো আছে, কিন্তু এগুলো নিয়ে হয়তো যুগে যুগে ফোকাহায়ে কেরামের মধ্যে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে এগুলো নিয়ে একতলাফ ছিল। কেউ এটাকে উত্তম মনে করছেন, কেউ এটাকে উত্তম মনে করছেন, কেউ এটাকে উত্তম মনে করছেন। যিনি যেটাকে উত্তম মনে করেন উনি সেটা আমল করেন, কেউ কাউকে বাধা দেওয়ারও দরকার নাই, ঝগড়া ফাসাদেরও দরকার নাই। তবে ইমানটা সবাইকে বিশুদ্ধ করতেই হবে, কারণ ইমান বিশুদ্ধ না করে কবরে গেলে কবরে কোশ্চেন কিন্তু অ্যাকসেপ্ট, সেখানে হানাফি সেট, মালিকি সেট, হাম্বলি সেট, আহলে হাদিস সেট, এরকম সেট আলাদা আলাদা প্রশ্ন নাই, প্রশ্ন কিন্তু সবার একটাই, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। সুতরাং ওই প্রশ্নে একই কোশ্চেনে সবাইকে পরীক্ষা দিতে হবে। সুতরাং ইমান বিশুদ্ধ করা সবার জরুরি, এই জন্য আমরা এই বিষয়টার উপরে জোর দিই। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহিদি ইমান নসিব করুন, সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই গ্রামের সকল ভাই বোনকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই গ্রামটাকে তাওহীদের গ্রাম হিসাবে, শিরক মুক্ত গ্রাম হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। এই গ্রামকে আল্লাহ পাক সুন্নতের গ্রাম হিসাবে কবুল করে নিন, বেদাত মুক্ত গ্রাম হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। সবাইকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুন, সবার রিজিকের মধ্যে আল্লাহ পাক ওয়াসাত বরকত দান করুন। এই গ্রামে আল্লাহ পাক আরো বড় বড় আলেম ওলামা তৈরি করে দিন। এই গ্রামের ভাই বোনদেরকে আল্লাহ পাক সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, সবাইকে মদিনার ঈমান মদিনার আমল নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাক পাখালির গানে শুনি তাসবি কলরব তাসবি কলরব, আল্লাহ আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব।